ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا وحبيبنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، صلى الله عليه وعلى آله وأصحابه وأمته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال الله تبارك وتعالى: وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكرها فهجرته إلى ما هاجر إليه، ومن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، أو كما قال صلى الله عليه وسلم. أما بعد، میرے بھائیوں اور دوستوں اور بزرگوں، اس دنیا کی زندگی گزارنے کے دو طریقے ہیں. نحمدہ ونصلی علی رسولہ الکریم، اما بعد. قدر دوست و بزرگ، بولیں گے اس دنیا کے منوش زندگی چلانور دوسرا راستہ. ایک راستہ ہے اس بنیاد پر کہ بڑی ہی مخلوق سے انسان پیدا اٹھانے والا بنے، বলেন একটা রাস্তা তো হইল যে সমস্ত জিনিস বানানো, এগুলোর দ্বারা মানুষের উপকৃত হওয়া। দুসর রাস্তা এস বুনিয়াদ পর হে বানানে ওয়ালে আল্লাহ কি কুদরত সে ফায়দা হাসিল কিয়া যায়। আর বলেন দ্বিতীয় রাস্তা, যার দ্বারা মানুষের দুনিয়াতে তার জিন্দগিকে চালাইবে, সেটা হইল জিনিসের বানানে ওয়ালা আল্লাহ জাল্লা সানহুর কুদরত থেকে সরাসরি মানুষের উপকৃত হবে, ফায়দা উঠানে ওয়ালা বনবে। مخلوق سے جو فائدہ اٹھائے گا وہ سراسر نقصان میں رہے گا۔ بولیں گے جنارا مخلوق سے یہ حقوقی تو ہوا چیز نہ کر دے، مخلوق سے یہ فائدہ اٹھائے گا، بولیں گے سارا سربو دے ہی خوشی مدد تھانگ دے۔ کیونکہ اول تو مخلوق کا ملنا ضروری نہیں، اگر مل بھی جائے تو موت کے وقت کے بعد پھر وہ مخلوق ہمارے پاس نہیں رہے۔ বলে যে ভাই দোস্তো, প্রথম কথা হইল তো যে মেহনত করলে এই যে মখলুক পাবে এটা কোনো জরুরি না, মেহনত করলে সে মখলুক পাইতেও পারে সে নাও পাইতে পারে। দুই নম্বর হইল, যদি পায়ও যখন মানুষ মরিয়া যাবে তো মৌতের পরে তার সাথে আর কোন ধরনের মখলুক আর থাকবে না, সে একা হয়ে যাবে। আল্লাহকে কুদরত সে ফায়দা উঠানে ওয়ালা বনেগা, ও জাহান ভি জায়েগা হর জগা আল্লাহ কো পায়েগা, ইসলিয়ে ও হর জগা আল্লাহ কি মদদ সে কামিয়াব হতা জায়েগা। আর যে ব্যক্তি সরাসরি আল্লাহ জাল্লা সানহুর জাতার কুদরত থেকে ফায়দা উঠানে ওয়ালা বনবে, নিজে ফায়দা উঠাইতে থাকবে, তো আল্লাহ জাল্লা সানহু সর্বজায়গায় আছেন। বলেন যে সে যেখানেই যাবে সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য আর মদত পাবে, আর সব জায়গায় সে কামিয়াব হইতে থাকবে। আল্লাহ তাআলা নে ইনসান কো মেহনত কা মাদদা ভি দিয়া হে। বলেন যে আল্লাহ জাল্লা শানহু মানওয়ালহু মানুষকে মেহনত করার যোগ্যতা দিয়ে দিতে। ইনসান জব মেহনত সহি করতা হে তো কামিয়াব হোতা। তো বলেন যে যখন মানুষ সেই মেহনতটা ঠিক মতো ব্ল্যাক মানি লাগায় তখন সে কামিয়াবি আর সফলতা পায়। জব ইনসান গলত তরিকা মেহনত কা ইখতিয়ার করতা হে তো নাকাম হো জাতা হে। তো বলেন যে মানুষ যদি মেহনতের তরিকাটা গলত আর ভুল করে তো বলেন যে সেই মানুষটা সর্বদা ধ্বংস আর اللہ کے قدرت سے فائدہ اٹھانے والے بنیں گے وہ انسان کامیاب اور بامراد ہوں گے۔ تو اس لیے تو بولیں گے অনুষ্ঠান হোক, যার থেকে ফায়দা উঠাইবার জন্য মেহনত করবে, সে সর্বদা তার উদ্দেশ্যের মধ্যে সফল কাম আর সফলতা পাবে। দুনিয়া মে যা ভি যায়গা ওই আল্লাহ কো পায়েগা, কবর মে যায়গা ওয়া ভি আল্লাহ কো পায়েগা, মেদানে হশর মে যায়গা ওয়া ভি আল্লাহ কো পায়েগা, তো হর জগহ ও আল্লাহ সে কামিয়াবি হাসিল করনে ওয়ালা বনেগা। তো বলে যে দোস্ত, যে ব্যক্তি আল্লাহর কুদরত থেকে ফায়দা উঠানে ওয়ালা বনবে, তো দুনিয়ার যে কোন জায়গাতে সে সে আল্লাহকে পাবে, কবরে যাবে তো সেখানে আল্লাহ জাল্লা শানুকে সে পাবে। এমনি কিয়ামতের দিন যখন সে উঠবে কিয়ামতের ময়দানে, সেখানেও সে আল্লাহ সবরাবুল আলমকে পাবে। এই জন্য বলেন সব জায়গায় সে কামিয়াবি আর সফলতা পাইতে থাকে। جو انسان اللہ کے قدرت سے فائدہ اٹھانے والا بنے گا, آخر انجام کار وہ جنت میں جا کر اللہ کا مہمان بن جائے گا۔ اور بولیں گے دوستو, جی ویکتی اللہ قدرت سے فائدہ اٹھانے والا بنتے تو بولیں گے شیش سر کی ہمیں شیخ عالمین بہشتر مدد پرویش کر دے, এবং বেহেস্তের মধ্যে যখন প্রবেশ করবে সে সর্বদা সে আল্লাহর মেহমান হয়ে সেই বেহেস্তের মধ্যে বাস করতে থাকবে। তো জো ইনসান আল্লাহকে কুদরতে ফায়দা উঠানে ওয়ালা বনেগা, উসকা মরকজ তবদিল নহীন হোতা। তো বলে যে দোস্ত, যে ব্যক্তি আল্লাহ জাল্লা শানুর কুদরত থেকে ফায়দা উঠানে ওয়ালা বনে উপকৃত হয়, তো বলে যে তার সেই জগৎ থেকে সে ফায়দা উঠায় সেটা কোনদিন পরিবর্তন হয় না। اللہ تعالیٰ نے اپنا گھر بیت اللہ جس کو مرکز بنایا ہے اپنے قدرت سے فائدہ حاصل کرنے کے لیے۔ تو بولے کہ اللہ جل شانہ من آوازہ انار گھر بیت اللہ شریف کے انار قدرت سے کے فائدہ اٹھانے کے لیے اللہ پاک رب العالمین سیدھا کے فائدہ اٹھانے اور مرکز بنائے۔ اللہ نہیں بدلتے, اللہ کی صفات بھی نہیں بدلتی, اس لیے اللہ کی قدرت سے فائدہ اٹھانے کا مرکز بھی نہیں بدلتا۔ بڑے جی دوست, اللہ کو پریورتن نہیں, اللہ کو صفت اور گنر پریورتن نہیں, اس لیے اللہ پاک رب العالمین قدرت سے کے جڑا فائدہ اٹھاوے তাদের ফায়দা উঠানোর মার্কাতেরও কোন পরিবর্তন পরিবর্তন নাই। আল্লাহ তাআলা নে মখলুক কা মরকজ আদলতা বদলতা রাখা, ক্যোকি মখলুক খুদ বদলনে ওয়ালি হ্যায়, ইসলিয়ে মখলুক মখলুক সে ফায়দা উঠানে কে মরকজ ভি বদলতে রহতে হ্যায়। আর বলে যে দোস্ত, যারা মখলুক থেকে ফায়দা উঠাবে উপকৃত হওয়ার চেষ্টা করবে, তো বলে যে তাদের মার্কাত পরিবর্তন হইতে থাকবে। এই জন্য যে আসল কথা তো হইল মখলুকে অবস্থায় থাকে না, মখলুক পরিবর্তন হইতে থাকে। এই জন্য যারা মখলুক থেকে উপকৃত হবে বলে যে তাদের মার্কাজও পরিবর্তন হইতে থাকবে। আজ ও মুল্ক মরকজ নহি রহে যে পহলে মখলুক সে ফায়দা উঠানে কে মরকজ থে, কবি বগদাদ কা নাম দিয়া জাতা থা, কবি ইউনান কা ডঙ্কা বজতা থা, কবি হিন্দুস্তান ভি সারি দুনিয়া কা মরকজ থা। আজ এ মুল্ক মরকজ নহি রহে, মরকজিয়ত ইন মুল্কো সে মুন্তকিল হোকর দূসরে মুল্কোকে তরফ চলি গই। তো বলেন যে দোস্ত, যেমন বলেন যে বাদশাহ, তো বলেন যে সেটাও পরিবর্তন হইতে থাকে। এক সময় ছিল বাগদাদ সারা দুনিয়ার বড় এইরকম ভাবে রাজত্বর কেন্দ্র, এক জমানায় ইরান ছিল, এক জমানায় হিন্দুস্তান ছিল, বলে যে তাদের খুব নামদাম ছিল, বলে যে আজকে ওইগুলা সবের মধ্যে আর সেই নামদাম কিছু নাই, সেটা পরিবর্তন হয়ে অন্যদিকে চলে গেছে। মখলুক বদলনে ওয়ালি, ইসলিয়ে মখলুক সে ফায়দা উঠানে কা মরকজ ভি বদলনে ওয়ালা। তো বলেন যে ভাই দোস্ত, মখলুক থেকে যারা উপকৃত হয় এরাও তারাও পরিবর্তন হইতে থাকে, এমনি ভাবে তারা সেই মার্কাজ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে সেটাও পরিবর্তন হইতে থাকে। আল্লাহ তাআলা নে আপনে ঘর বেতুল্লাহ পর চার মর্তবা আপনে কুদরত কো বড়ে পেমানে পে জাহির ফরমায়া। তো বলেন যে আল্লাহ জাল্লা শানহু মান আওয়াদহু ওনার ঘর বেতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চারবার বহুত বড় বড় চেষ্টা আল্লাহর কুদরতকে প্রকাশ করে। সবচেয়ে পহলে তো আল্লাহ নে আপনে কুদরত বেতুল্লাহ পে ইউ জাহির ফরমাই, পানি হি পানি থা, জমিন নহি থি, আল্লাহ নে পানি পে এক বুলবুলা উঠায়া, اپنے قدرت کو اس پر استعمال فرما کر یہ زمین ساری پانی کے بلبلے سے بنا دی۔ তো বলেন যে দুষ্ট সর্বপ্রথম কুদরত যে আল্লাহ জাল্লা শানহু বাইতুল্লাহর উপরে প্রকাশ করলেন, তো বলেন যে দুষ্ট সর্বপ্রথম তো শুধু পানি পানি ছিল, আর কোন মখলুক ছিল না, জমিন ছিল না, অন্য কিছু ছিল না। আল্লাহ জাল্লা শানহু আমানাওয়ালু পানির উপরে সেনা একত্রিত করলেন, করে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বানাইতে শুরু করলেন আর জমিনকে বানাইলেন। জমিন কাজ হিসা পহলে জিতনি চিজোকান জরুরত পেশ আনে কিয়মত কে দিন তো ও তাম চিজে জমিন পহলে বনা কে রাখ বলে যে দুষ্ট আল্লাহ জাল্লা শানহু সর্বপ্রথম তো জমিনকে বানাইলেন এবং মানুষের কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা প্রয়োজন করবে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া জমিনের মধ্যে রেখে দেন। জিতনে সোনা জিতনি চাঁদি জিতনা লোহা জিতনি ধাতে ইনসান কো চাহিয়ে থে ও আল্লাহ নে পহলে দিন ইসমে বনা কে রাখ। বলে যে দুষ্ট যত সোনা রূপা তামা এমনিভাবে যত ধরনের ধাতু সবকিছু যার মানুষের প্রয়োজন পড়বে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালু প্রথম দিনই এগুলো বানাইয়া ওই জমিনের মধ্যে রেখে দিতেন। তো জমিন কো আপনে কুদরত সে বানায়া, জমিন কে অন্দর বহুত সারি চিজো কো আপনে কুদরত সে বানায়া। তো বলে যে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালু জমিন কো আল্লাহর কুদরতে বানাইছেন, ঠিক এমনিভাবে জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাত্রাকুল আলমিন আপনার কুদরতেই বানিয়ে রাখছে। দূসরি মর্তবা আল্লাহ নে আপনার কুদরত বড়ে পেমানে পে ইউ জাহির ফরমায়ে হজরত ইসমাইল হজরত হাজরা আলাইহিম সালাম কো আল্লাহ তাআলা নে বিওয়াদিদ গায়র দে জারাইন তো কাক কে আদিল জমিন নেহি থি উসমে দলওয়ায়া হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে জরিয়ে। তো বলে যে তৃতীয় কুদরত আল্লাহ জাল্লা শানহু যেটা বাইতুল্লাহর উপরে প্রকাশ করলেন সেটা হল বলে যে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু এমন এক জায়গাতে নিয়ে আসলেন বলে যেখানের মধ্যে কোন ধরনের এমন একটা জায়গা ময়দান যেখানের মধ্যে কোন ধরনের ফসল কোন ধরনের গাছপালা কিছু ছিল না, বলে যে আল্লাহ জাল্লা শানহু ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়ে মা আর ছেলেকে ওইখানের মধ্যে আন্না রাখাই দিলেন। انسان کی خوراک کی کوئی چیز نہیں تھی، ایک درخت تھا اس کے نیچے حضرت آدم علیہ السلام کو بٹھا دیا، گود میں ان کے دودھ پینے والا بچہ اسماعیل علیہ السلام۔ تو بولے جی سیکھنے مانوسے کھاوے ایون کھاوار فیمت کنو جنی جان دارا مانوسے زندگی سیکھنے زندگی چلائی سے بارے بس بس بس بس بس پورا کرتے بارے گلے کسی چھلو نا شدو ایتا جات چھلو বলে যে তার নিচে হজরতে হাজরা আলী ইসলামকে রেখে দিলেন আর ওনার কুলে ওনার শিশুকে দিয়ে আসলেন হজরতে ইব্রাহিম আলী ইসলাম। কুছ দিনো মে পানি খতম হো গিয়া, খজুরে খতম হো গই, মা কি খুরাক খতম তো মা কি ছাতি কা দুধ ভি খতম। আর বলে যে ওনার সাথে পানি আর খেজুর যা ছিল অল্প দিনে পানিও শেষ হয়ে গেল খেজুরও শেষ হয়ে গেল, বলে যে শেষ পর্যন্ত ওনার বুকে যে দুধ ছিল তাও শেষ হয়ে গেল। अब बच्चे को दूध की जरूरत ना के पानी पीने की जरूरत, खाने के लिए खजूरों की जरूरत, कुछ नहीं मिला बच्चा बेचारा भूख प्यास से रोने लगा। बोले जे शिशु जन्म दूधर प्रयोजन है और दूध से एवं उनार जन्म मायर जन्म दरकार छिलो एरकम भावे पानी खजूर बोले जे सेटाओ छे एवं बोले जे सेई बच्चा भूखे तड़नाय कांदा शुरू करलेन कांदते रहिलेन सत्तर करते रहिलेन। बच्चे का मुंह का सूख भी खत्म, आंसू में से आंसू निकलना भी खत्म। मैं एक समय सुनो एवं बच्चे मुखर मुद्दे और सुख ना इस सुख दिए दे काम दिले पानी को है गया। अब बच्चे को जमीन पे लेटा कर हजरत आदम अलैहि सलाम तवा पहाड़ पे चढ़े कि शायद कोई नजर आ जाए, कोई नजर ना आया। बोले जे ये अवस्था मुद्दे हजरत अलैहि सलाम बच्चे के मालिक मुद्दे सोए दिले रखा উনি সফা পাহাড়ে দূর দূরে যে দেখি সেখানে কোনো কেউ দেখা যায় তো দেখলেন যে কাউ কেউ নজরে আসতেছে না। মারওয়া পাহাড় থেকে ওখানে কোনো নজর না আয়া, বলেন যে সেখান থেকে মারওয়া পাহাড়ে পৌঁছলেন সেখানের মধ্যে কাউকে দেখতে পাইলেন না। তো সাত চক্কর হযরত আদম আলাইহিস সালামকে পুরে হুয়ে তব আল্লাহ নে আপনি তরফ সে ফরিশতা ভেজা যা ইসমাইল আলাইহিস সালাম কি এড়িয়া রগড় খা রহি থি فرشتوں نے پر مارا, اللہ نے زمزم کا پانی وہاں سے نکالا. تو بڑے جی دوست ایمنی والے آبار انہیں سفر تھے کہ مروا سے آسلین আর মারো পাহাড় থেকে সবাই সাতগড় গ্রহণ করি পুরা করলেন. তো বলেন যে আল্লাহ আল্লাহ কেন আমার আমার জিনিসটাকে বাড়াই দিলেন. হজরত ইসমাইল আলী ইসলাম যেখানের মধ্যে ওনার পা মানিয়েছিলেন, তো বলে যে সেখানে এসা জিনিসটায় ওনার বল মারলেন আর একটি ভাবে জমজমের পানি বাইর হয়ে গেল. জমজম কা পানি আপনি কুদরত সে নিকালা, আল্লাহ নে আপনি কুদরত সে জমজম কে পানি কে জরিয়ে সে ان دونوں ماں بہنوں کی ہر ضرورت کو پورا کر دیا. تو بولے جی دوستوں ایک جنے بول مانیا تو فرشتہ پانی باہر کر دیں, کنتو بولے جی پانی تو سم دوں میر باہر ہویا چلو, کنتو اللہ پاس رب العالمین پانی ہے رکم بنائے دیں جمعہ آر سیر سب دوں میر کوئی دوں سے پانی دارا پورا ہوئی دیں رہے سب کوئی دوں پورا ہے. پیاس لگتی ہیں زمزم پیتے دونوں کی پیاس کو اللہ پانی زمزم سے دور کر دیتے. তো বলেন যে যখন ওনাদের দুভাষা লাগত তো সন্তানের পানি পান করতেন তো ওনাদের দুভাষা দূর হয়ে যায়. দূর লাগছে রুটি নেই, সালন নেই, খুজুর নেই, জমজম কা পানি পিতে মা বেটা দোনো কি ভূখ কো আল্লাহ দূর কর দে. তো বলে যে ভূখ লাগছে তো এখানে রুটিও নাই আর তরকারিও নাই তো খাবেন কি? বলেন যে ওনারা মা আর বেটা দুজন সন্তানের পানি পান করতেন যার দ্বারা আল্লাহ ওনাদের ভূখকে দূর করে দিত. بیمار ہو جاتے ہیں کوئی حکیم ڈاکٹر نہیں, کوئی دوا خانہ نہیں, زمزم کا پانی پیتے اللہ دونوں کی ہر بیماری زمزم سے دور فرما دے. تو بڑے جی دوست جہاں ان اوشد ہوئی تو سیکھنے کون دھرنے ڈاکٹر چل نہ کون دھرنے حاکم چل نہ مار بنا دوجن ایسے زمزم پانی پان کرتے ہیں تو بولے کہ انہیں اوشد دور ہوتا ہے سست ہو جائے. اللہ نے بغیر پرورش کے اسباب کے اپنے قدرت سے حضرت ہاجرہ اور اسماعیل علیہ السلام کو پار کر دیتا ہے. تو بولے کہ اللہ جل شانہ ہوا منوان ہو جو کرن مجھے من سے کوئی دن پڑا ہو اور کسی چیز نہ زندگی دھارنے میں تو کسی چیز نہ اللہ جل شانہ ہوا اپنا قدرت سے مار بیٹا کے پالے اللہ پاک رب العالمین اپنا قدرت کے بخش کرے دہائے دے. تیسری مرتبہ اللہ نے اپنے قدرت بڑے پیمانے پہ یوں ظاہر فرمائی کہ اب رہا اپنا لشکر لے کر چلا بیت اللہ کو گرانے کے لیے. بڑے جی تیسری بار سے اللہ پاک رب العالمین جل شانہ اور قدرت کے بخش کر لیں سدھارا. بولے جی اب رہا بچہ سے تار بشال بہنی آسلو بیت اللہ شریف کے دھمس بڑا چل بیت اللہ کی حفاظت کا آخری سبب یہ تھا کہ سارے مکے والے بیت اللہ کی حفاظت کے لیے کمر کس کے کھڑے ہو جاتے اب یہاں کے لشکر کو اندر نہ آنے دیتے. تو بولے جی دوست بیت اللہ شریف کے رکھا کرار ایسے کا یہ راستہ چلو جو مکہ شریف میں سمست مانوش ایسی بارے بولیں جے سمت ہوئے دارے رہے ہم بیت اللہ شریف کے رکھا کرار جتنا ابراہم اللہ کے بادہ نہیں بے جاتے سے مکہ شریف میں ناچ سے بارے. یوں آتا ہے کہ حضور صلی اللہ علیہ وسلم کے دادا عبد المطلب کے کچھ اونٹوں کو ابا کے سے انہوں نے پکڑ لیا. بڑے جی بھائی روایت سے مت آتے ہیں جو رسول پاک صلی اللہ علیہ وسلم میرے دادا اور کسی اونٹ چلو جان کے گل کے وہ ابراہ بچہ اور پہلی رات گھڑیا لیا گیا. تو عبد المطلب گئے کہ میں بادشاہ سے ملنا چاہتا ہوں. تو بولے جی عبد المطلب گئے بولے جی آپ تمہارے بادشاہ سے دیکھا کرتے چاہیے. ابراہ بادشاہ سمجھائے مکے کا کوئی سردار ہوگا میرے سے صلح کرنے کی بات صلح والی بات کرنے کے لیے آیا ہوگا. تو بولیں گے بادشاہ باپ کو بتا دیں گے تو مکہ سے ایک سردار ایک کو ایک سردار آتے سے ہمارے کا سے جاتے ہمارے ساتھ ہوتے ایک تابوس ویور سے ہوئے رہے صلح کرنے سے آتے سے. تو اجازت دے دی اندر گئے عبد المطلب تو یہ کہا کہ میرا آپ کا کوئی جھگڑا نہیں ہے, آپ کے سپاہیوں نے میرے اونٹ پکڑ لیے وہ مجھے واپس کر دیں. تو بولے جی وہ اونٹ سپاہی نے بھیترے گرے بادشاہ سب جب مسورا دیکھا ہوئے تو انہیں بولے جی اپنا ہمارے سنگے مجھے تو کوئی جھگڑا نہیں اپنا بھائی اپنا سپاہی ہمارے اونٹ بھرے دیا سے سترا ہمارے اونٹ کو آپ نے دیا دیں. ابراہ نے کہا میں حیران ہوں اس بات پر کہ آپ کو اپنے اونٹوں کی تو اتنی زیادہ فکر آپ کا وہ کعبہ شریف جس کی وجہ سے ملک عرب میں آپ کی عزت قائم ہے اس کو بچانے کی آپ کو کوئی فکر نہیں. تو میں نے بادشاہ کو تھا کہ آسن جو بعد آپ نے ایسے آپ کا ادھر فکر کرتے تھے ادھر فکر لے گئے آسن اپنے এইখানে বাইতুল্লাহ সেই বাইতুল্লাহ তারা সমস্ত দেশের উপরে আপনাদের আরব দেশের মধ্যে আপনারা সম্মানিত, এই ঘরের কোন ফিকির আপনার কাছে নাই, সেই ঘরকে রক্ষার কোন ফিকির আর চিন্তা আপনার নাই. তো আব্দুল মুত্তালিব ইয়ে জবাব দিয়া কি মে উঠো কা মালিক হিসেবে মুঝে উঠো কে ফিকর করনি পড়তি হ্যাঁ হাজার বাইস রব্বন সয়ম না হো ইস ঘর কা ভি এক মালিক হ্যায় জো আপনে ঘর কে খুব হিফাজত করে. বলেন দোস্ত উনি বললেন যে আরে আমার উঠের মালিক ভৈরাম আমি এই জন্য আমার উৎসবকে বাঁচানোর জন্য আমি আসছি, যে দেখো এই যে বাইতুল্লাহ শরীফ তার একদম রব আছে, সেই রবে তার ঘরকে স্বয়ং রক্ষা করবে. আব্রাহামের হাতিও কে লেসর আব্রাহাম কে হাতিও কে লেসর কো তবা করনে কে লিয়ে আল্লাহ নে হাতি নেই দিয়ে. তো বলেন দোস্ত আব্রাহাম আচ্ছা বিশাল হাতির বাহিনী নিয়ে আসছিল, সুতরাং এই হাতিগুলোকে খতম করার জন্য আল্লাহ হাতির বাহিনী পাঠান নাই, হাতি পাঠান নাই, আল্লাহ নে কোই শের নেই ভেজে, আর বলে যে আল্লাহ জাল্লা শান কোন বাদশাহ পাঠান নাই. কেতে কে জঙ্গল কা বাদশাহ শের হে, বলে যে বড় হয় জঙ্গলের বাদশাহ হইল বাঘ. তব শের আর হাতি কি জব লড়াই হতি হে ও বরাবর কি হতি হে. তো বলে যে বাঘে আর হাতি যদি লড়াই যুদ্ধ হয় তাহলে সেটা বরাবর সমান সমান হইতে পারে. হাতি কো আল্লাহ নে সুড় দি হ্যাঁ, শের কি কমর সুড় কে বীচ মে আ যায় তো কমর তোড় দেগা শকে তুম শের কো হো জায়েগি. বলে যে দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হাতি কে বহুত লম্বা সুড় দিছে, বলে যে যদি সে তার এরিয়ার ভিতরে আসে বাঘ আর সেটার বীচ দিয়ে বাঘের কমর ধরতে পারে, তো বলে যে বাঘকে সে একবারে মারিয়ে খতম করে. আর শের কো আল্লাহ নে পঞ্জা দিয়া হ্যাঁ, শের কো মাফা মিল যায় আপনা পঞ্জা পহলে গাড় দে হাতি কে জিসম মে উসমে সে বোটি নিকাল লে ফির হাতি হার জাতা হ্যায় শের জিত জাতা হ্যায়. আর বলেন যে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালুহু বাঘ কে তার মাঞ্জা দিছেন হাতের শক্তি দিছেন, বলে যে যদি সে এরকম ভাবে তার হাত দিয়ে প্রথমেই সব তপর মারতে পারে হাতির উপরে তো পুষ্ট পাইপ ফেলে নিয়ে আসে এবং হাতি রূপে বাঘের জয় হয়ে যায় আর হাতি পরাজয় বরণ আল্লাহে ভেড়িয়ে নেই ভেজে কো বিল্লি ভেজে দে যে আঁখো মে পঞ্জা মার দেতে কই এসা জমির কা দরিন্দা নেই ভেজা. তো বলে যে আল্লাহ জাল্লা শানহু চাইলে শুধু বাঘ অথবা বিড়াল পাঠাই দিতে পারতেন, যেগুলো একটা বাঘের হাতির চুক্কের মধ্যে পঞ্জা মারবে আর বলেন যে হাত মারবে আর যার দ্বারা তার হাতির চুক্কু বাইরিয়ে যাবে আর এর দ্বারা হয়ে যাবে আল্লাহের নাম সম্বলে কোন জানার সে পাঠান নেই. আল্লাহে ছোটে ছোটে পরিন্দে সমুদ্র কি তরফ সে মক্কে কে উপর ভেজে আর যা আব্রাহাম কা লশ্কর ঠহরা হুয়া থা উনকি চোট মে ভি কঙ্করিয়া পঞ্জো মে ভি কঙ্করিয়া, এক কঙ্করি কো গিরাতে জিস হাতি কে উপর গিরতে উসকে জিসম কো গলাতি হুই জমিন তক চলে জাতি. তো বলে যে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালা আপনা কুদরতে সমুদ্রের দিক থেকে মক্কা শরীফের দিকে শুধু শুধু পাখি বাড়াই দিলেন, বলেন যে পাখিগুলো সুদের মধ্যে একটা শুধু পাথরের কড়া ছিল, দুই পায়ের মধ্যে দুইটা ছিল, কড়া এসিয়া পড়ল হাত রাহা বাচ্চা বাহিনী আর হাতি যেখানে ছিল, তো বলে যে তারা সেই পাথর তাদের টুট থেকে এমনিভাবে ভাও থেকে ছাড়ত যেগুলো হাতির উপরে পড়লে সারা হাতিকে ছিদ্র করে জমিনের মধ্যে পড়তে হবে. কিন্তু সিপাহীকে দরপে গিরতে উসকে জিসম কো গলাতে হুই জমিন তক চলে যাবে. আর বলে যে এরকম ভাবে কোন সিপাহীর মাথায় পড়তো তো তার মাথা ছেদ করে দেয়া ভেতর দিয়া সেই জমিনের মধ্যে পাথর পৌঁছে নেই. তো আল্লাহ তাআলা নে ফাজালা হুম কাহসর মাসুল খায়ে হুয়ে ভূত কি তারা সে উন সব কো বানা দিয়া. বলে যে ভূজি খাইয়ে নেই রহম ছেদ করে দে পোকায়, বলে যে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালুহু ওই সমস্ত বাহিনীকে ওই ভূজির মতো করে দিলেন ধ্বংস করে দিলেন. তো যদি তাহুতি তাকতে হ্যাঁ আল্লাহ তালা ইন তমাম তাকতো কো আপনি পরিন্দোর কে জরিয়ে আজ ভি খতম কর সকতা. বলে যে দোস্ত যত শয়তানি শক্তি জমানাতেও আছে আল্লাহ জাল্লা শানহু মানাওয়ালুর শক্তি আছে, এরকম পরিশুদ্ধ পাখি দিয়ে তাদেরকে আল্লাহ আজও ধ্বংস করার শক্তি আল্লাহ বিলকুল রাখে. চৌথি মর্তমা আল্লাহ নে আপনি কুদরত ইউ জাহির ফরমায়ে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো স্কিম তো ও বোধী তো সারি দুনিয়া মে চলে বলে যে দুষ্ট চতুর্থ কুদরত যেটা আল্লাহ ফজরুল আলম সেটা প্রকাশ করলেন, সেটা হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ফজরুল আলম দাঁড় করাইলেন এমন একটা কাম দিয়া, একটা স্ত্রী দিয়া যেটা সারা দুনিয়ায় চলবে, দিনে ইসলাম দিয়া জিসকো সারি দুনিয়া মে পৌঁছানা আল্লাহ নে হুজুর পাক আলাইহিস সালাম কে জিম্মে লাগায়। বলে যে দুষ্ট রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ইসলাম দিয়া বাড়াইলেন, বলে যে দিনে ইসলাম কে সারা দুনিয়ার মধ্যে পৌঁছাইতে হবে, লেকিন জাহিরি আসবাব কিছু স্কিম কো দুনিয়া মে ফেলানে কে আল্লাহ নে রসুল পাক আলাইহিস সালাম কো কুছ ভি নাহি দিয়ে। কিন্তু বলে যে দুষ্ট এই স্কিম আর এই সারা দুনিয়ায় ফেলানোর জন্য পৌঁছানোর জন্য জাহিরি যত আসবাব কোন আসবাবই আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেননি। আকসর সাহাবা যে মক্কে মে ইসলাম মে দাখিল হুয়ে আকসর সাহাবা উনমে সে ফকির থে, বলে যে যারা মক্কা শরীফে সাহাবা কেরাম ইসলামের মধ্যে প্রবেশ করলেন মুসলমান হইলেন, বলে যে ওনারা অধিকাংশই গরিব আর ফকির ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কে চালানে মে সাহাবা মে নম্বর এক, বলে যে দুষ্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে প্রবেশ করার চলার মধ্যে যেন উনি এক নম্বর। আর জব ইসলাম মে দাখিল হুয়ে তো 40,000 উনকে পাস থে, বলে যে এমনি বলে উনি মালদার ছিলেন তো এই জন্য বলেন যেদিন উনি মুসলমান হয়েছেন তো বলেন যে ওনার হাতে 40,000 দিরহাম ছিল, হিজরত কে মাফে পে উনকে পাস কুল 5,000 রহ গয়ে। আর বলে যে তখন হযরত আবু বকর জেলার হিজরত করে যাচ্ছিলেন তখন সেই সময় ওনার হাতে প্রায় 5,000 ছিল। 9 সাল মদিনে মুনাওয়ারা মে গুজরে, 9 সাল কে বাদ আবু বকর কি জেব বিলকুল খালি হো গে। আর বলে যে 9 বছর যখন মদিনা শরীফে দিয়ে চললে তো 9 বছর পরে হযরত আবু বকর জেলার জেব আর কোনো পয়সাই রইল না, সম্পূর্ণ জেব খালি হয়ে গেল। وہ تبلیغی کام میں سب سے آگے تھے, بولے جی حضرت ابو بکر رضی اللہ عنہ تبلیغی کام میں سب سے آگے تھے۔ ہمارے لیے بنتا ہے کہ چلا لگانا ہے تو 2,000 کا چاہیے ہوگا, بولے جی ہمارے ذہن بچے کی ہمارے دھارنا ہے کہ چلا دیتے ہوئے ہمارے 2,000 ٹکا لگے, دن چلے لگانے کا 8-10,000 ٹکا خرچہ ہو جائے گا, آج جی دن چلا لگائے تو ہمارا 8-10,000 ٹکا خرچہ لگے۔ ہماری تبلیغ پیسے کی بنیاد پر ہے, بڑے جی دوست قیامت تقریب تو پیسر بنیاد اور بھتی دکھاؤ, پیسے کی بنیاد پر جو دین کا کام ہوتا ہے وہ کبھی باطل والوں پر غالب نہیں آ سکتا۔ بڑے جی دوست جی محنت اور جی تبلیغ بڑے جی پیسر بنیاد اور بھتی روپے ہو گئے سی محنت اور تبلیغ کا کنو دن باطل روپے دیری ہوئی پار دینا۔ اب رسول پاک علیہ الصلوۃ والسلام نے مکہ مکرمہ میں تشریف لا کر انسانوں کو وہ اصول آداب سکھائے, وہ باتیں بتائیں جن کے ذریعے سے سارے انسان اللہ کی قدرت سے فائدہ اٹھانے والے بنے۔ بڑے جی بھائی دوست رسول پاک علیہ الصلوۃ والسلام مکہ شریف میں اثر پڑے ایسا مرض کے وہی نیم اصول اور آداب سکھائی تھے যার মাধ্যমে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত থেকে সরাসরি ফায়দা নিতে পারে, উপকৃত হইতে পারে। আর সবচেয়ে পহলি চিজ আপনি বতাই ঈমান বিল গায়ব, বলে যে রসুল পাক আলাইহিসসালাম সবচেয়ে প্রথম জিনিস যেটা শিখাইলেন সেটা হইল ঈমান বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনা। আযান কে বাদ কে দোয়া মে হে আল্লাহুম রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, ইয়ে আযান মুকাম্মাল পুরি দাওয়াত। দুষ্ট বলে যে আজানের পরে দোয়া হয় সেটা বলে আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, অর্থাৎ আজানটা পরিপূর্ণ দাওয়াত। তো সবচেয়ে পহলে আল্লাহ তাআলা নে আজান মে 4 দফা আল্লাহু আকবার রাখা হয়, বলে যে দুষ্ট আজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম রাখছেন আল্লাহু আকবার 4 বার। আমারা হাল ইয়ে হ্যায় মখলুক কো বড়া কেতে কেতে আল্লাহ কো ভি হাম বড়া কে দেতে হ্যায়। বলে যে ভাই আমাদের অবস্থা হলো কি আমরা মখলুকরে বড় বলতে বলতে একসময় বলি যে আল্লাহ বড়, ইয়ে ওয়াজির সবচেয়ে বড়া, এই ওজির সাহেব মন্ত্রী সাহেব বহুত বড়, ইয়ে সেক্রেটারি সবচেয়ে বড়া, এই সেক্রেটারি সাহেব সবচেয়ে বড়, ইয়ে সাইন্সদান সবচেয়ে বড়া, এই সাইন্সওয়ালা বিজ্ঞানী উনি সবচেয়ে বড়, ইয়ে কারখানে ওয়ালা সবচেয়ে বড়া, দুনিয়াবি চিজো বালে বড়া কে কে বোল যাতে আল্লাহ সবচেয়ে বড়া বলেছে ভাই দোস্ত দুনিয়ার চিজ আসলামা কে আমরা বড় বলতে বলতে এক সময় বলি যে আল্লাহ বড়। হমলোক সমতে জেসে হকুমত বড়ে ফৌজ বড়ে আর কারখানে বালা বড়া এসে আল্লাহ ভি বড়া। বলেছে আমরা এই ধারণাতে যে এরকম রাজত্ববালা রাষ্ট্রীয় ক্ষমতাওয়ালা বড় ফৌজিওয়ালা সেনাবাহিনীওয়ালা উনি উনি বড় এমনি ভাবে ফ্যাক্টরিওয়ালা বড় এইরকমই আল্লাহ বড়। আল্লাহ কে বড়াই কো সমজনে কে লিয়ে হমে বহুত সারা বক্ত লাগানা পড়ে। বলে যে দুষ্ট আল্লাহ জাল্লা সাহানুকে কত বড় এই কথাটা আমাদের জানতে হইলে বলে যে আমাদের অনেক সময় লাগাইতে হবে। আজান কে শুরু মে চার দফা আল্লাহ উপর রক্ষা গিয়া কিন্তু আনাসের দিন সে সারি মখলুকাত বনি ও চার হি হ্যায়। বলে যে দুষ্ট আজানের মধ্যে শুরুতে আল্লাহ আকবার চারবার বলা হয়েছে কেন? বলে যে দুষ্ট সমস্ত মখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা মাত্রা থেকে পয়দা করছে। আগ পানি মিট্টি আর হাওয়া বলে যে আগুন পানি মাটি আর বাতাস এই চার জিনিস দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন সব মখলুক বানাই। আল্লাহ তাআলা কে পাস পানি কা খাজানা বলে যে আল্লাহর দরবারে পানির ভাণ্ডার আর খাজানা উসকে উপর আল্লাহ নে ফরিশতে মুকাররে ফরমা রাখে। বলে যে দুষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে তার কন্ট্রোলের জন্য ফরিশতা নির্ধারণ করে রাখে। আল্লাহ উন লোগো রোজানা বতাতে হ্যায় ফলানে ইলাকে মে ইতনা পানি পৌঁছা দো। বলে যে দুষ্ট আল্লাহ ফরিশতাকে রোজানা হুকুম দেন তুমি অমুক এলাকার মধ্যে এতটুকু পানি পৌঁছাই দাও। আর জব হযরত নূহ আলাইহিস সালাম কে জমানে মে তুফান আয়া উস ওয়াক্ত আল্লাহ নে পানি কো বরায়ে রাত হুকুম দিয়া কে পানি তু চল। বলে যে দোস্ত হযরত নূহ আলাইহিস সালামের জমানায় যখন এরকম ভাবে বন্যা আসল তো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম না দিয়া সরাসরি পানিকে হুকুম দিলেন যে পানি তুমি চলিয়া পড়ো। কুরআন কে আলফাজ মে হ্যায় ওয়া ইন্না লাম্মা তাগাল মা ওয়া হামালনাকুম ফিল জারিয়া। জব পানি সরকশ হো গিয়া সরকশ হো জানে কা মতলব ইয়ে হ্যায় কি আল্লাহ নে পানি কো বরানা হুকুম দিয়া কে তু চল। আর ও পানি চলনে লাগা জো ফরিশতা উসকে কন্ট্রোল করনে পে আল্লাহ নে মুকারর ফরমায়ে হ্যায় ও পানি কো রোকনে লাগে আবি না নিকলো আবি না নিকলো আবি হামে আল্লাহ কা হুকুম নহীন আয়া কতনা পানি কাহ ভেজনা হ্যাঁ রোকতে রে পানি কো পানি ইতনা জোর মে আয়া থা আল্লাহ কা হুকুম উসকো বরায়ে রাত মিলা থা তো ফরিশতে মখলুম হো গয়ে পানি উনকে খিলাফ সরকশ হো গয়ে। তো বলে যে দুষ্ট যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন বলে যে পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হুকুম দিলেন যে পানি তুমি চলিয়া করো আর বাহির হও। তো বলে যে দুষ্ট আল্লাহ হরমান যে তরল বা সীমালঙ্ঘন করলো পানি এটার অর্থটা কি? বলে এটার অর্থ হইল যে সমস্ত ফিরিস্তারা পানিকে কন্ট্রোল করতেছিলেন ওনারা বললেন যে পানিরে ওনারা থামাইতে চেষ্টা করলেন আর বলে যে তোমরা থামো পানি তুমি থামিয়ে দাও এখন তো আল্লাহ পাশে আমাদের তো হুকুম দেন নাই কতটুকু পানি আমরা পাঠাইব কোথায় পাঠাইব। তো বলে যে ফিরিস্তারা যত চেষ্টা করলেন পানিকে কন্ট্রোল করতে কিন্তু পানি আর তাদের কন্ট্রোল মানল না তাদেরকে অতিক্রম করে পানি বাইরে পড়লো এই জন্যই বলা হচ্ছে যে সীমা লঙ্ঘন করলো। অর্থাৎ ফিরিস্তারাও যেহেতু আল্লাহ হুকুম দিতেন পানিকে তুমি চলো তো ওই দিন ফিরিস্তারার কন্ট্রোলেরও বাইরে ফিরে গেল পানি এবং বাইরে হয়ে পড়লো। আগে আল্লাহ তাআলা আমারে এই জমানে কে ইনসানো সে নারাজ হোকর আপনে পানি কো হুকুম দে কে পানি তু চল তো সাত গাম কা সমুন্দর চলনা শুরু কর দেগা জমিন পর। তো বলে যে দোস্ত এই জমানার মানুষের উপরে যদি আল্লাহ জাল্লা শানহু অসন্তুষ্ট হইয়া এইরকম ভাবে পানিকে হুকুম দিয়া দেন বলে যে সমুদ্রের পানি আল্লাহ হুকুম দেয় যে চলো তো বলে যে চট্টগ্রামের পাশে যে সমুদ্র আছে সেখান থেকে পানি বাহির হইয়া পড়বে মানুষকে ধ্বংস দেওয়ার জন্য। পানি আর চলতা যায়গা আগে বাড়তা যায়গা জো ইমারত পানি কে জদ মে আয়েগি ও গিরতি যায়েগি আর জো ইনসান পানি কে জদ মে আয়েগি ও মরতে যায়েগি। তো বলে যে দোস্ত আল্লাহর হুকুম পাইলে সেই পানি সমুদ্রে এইভাবে চলে আসবে যে তার সামনে যত বিল্ডিং করবে সবকে ধ্বংস করে দিবে যত মানুষ করবে সবকে মেরে ফেলবে। পানি চর্চা চর্চা কুয়ে হমারিয়া চর্চা রা গেয়া আর রাস্তে পে জিতনে বজিরো কে ঘর اور وزیر اعظم کے دفتر, جتنے فوج والوں کے چھاونیاں, جتنے کارخانے, جتنی فیکٹریاں ہیں, یہ سب ختم ہو جائیں گی. پانی کا مقابلہ کوئی مخلوق نہیں کر سکتا. بڑے جو دوست اللہ جتنی حکم دے رہا ہے سی سمندر پانی رکھو وہ خوش ہے آتے تھکے تو بولے آج چلتے چلتے ہمالیہ مہاج پنجن پہ چلے جائے تو بولے سی پانی سامنے جب منتری صاحب بھاشا پڑے ایمنی بھاب جب پردھان منتر افس کرتے আর এমনি ভাবে যত ফ্যাক্টরিওয়ালাদের ফ্যাক্টরি করবে সবকে ধ্বংস করে সেই পানি হিমালয় পাহাড় পর্যন্ত চলে যাবে. দুনিয়ার কোন শক্তি নাই সেই পাহাড়কে পানিকে রোখার জন্য, আর সেই পানিকে বাধা দেওয়ার শক্তি কারো থাকবে না. তো আখির মে জব পানি সারি জমিন কো আপনি লপেট মে লে লেগা, আল্লাহ পানি কো ওয়াপস আপনি জগহ ভেজ দেগা, তো আল্লাহ তাআলা ইয়ে বাত সামনে আয়ে یہ پانی کے طاقت اگر تو یہ مخلوق ہی ہے, لیکن جتنا کچھ انسانوں نے اب تک بنا لیا ہے وہ سامل کر پانی کا مقابلہ نہیں کر سکتا. بڑے جو دوست اللہ حکم دلے نہیں تو میں سمگر دنیا کے پانی دھوس کر دل تارپر ہمارا اللہ حکم ہے جب پانی چلے جائے سر جگت ہے تو بولے کسی تو تھکے نا تو ایک تو پربل ہو جائے যে দুনিয়ার সমস্ত শক্তি যা মানুষ তৈরি করছে তার দ্বারা আল্লাহ পাকের এক মখলুক পানি তার মোকাবিলা করার কোন শক্তি মানুষের নাই সেই কথা প্রমাণ হয়ে গেল. পানি আমাদের তাকত সে জ্যাদা তাকতওয়ালা হ্যায়, লেকিন আল্লাহকে সামনে ইয়ে সারা পানি ইসকি হসিয়ত এক দিন কে জেসে ভি নাহি. বলে যে দোস্ত পানি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন এরকম শক্তি যে দুনিয়ার মানুষই তো তার মোকাবিলা করতে পারে না, কিন্তু আল্লাহ জানুর সামনে সমস্ত পানির সব শক্তি একটা তিনটা বড় বড় শক্তি রাখে না, কোনো হাইসিয়তই থাকে না আল্লাহর দরবার. দুসরা অংশ হ্যাঁ পানি কে মান হাওয়া, বলে যে ভাই দ্বিতীয় জিনিস মাত্রা যার দ্বারা মানুষকে আল্লাহ বানাইছেন সেটা হইল মখলুক বানাইছে সেটা হইল বাতাস. হওয়া কবি আল্লাহ কে পাশে খজানা হ্যাঁ, জিতনি হওয়া ফরমাতে উতনে ফরিশতে হওয়া কো নিকাল কর জমিন পে ভেজ দেতে. বলে যে দোস্ত এই বাতাসেরও ভাতার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আছে. আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ানহু যখন হুকুম দেন ফিরিশতাকে তো ফিরিশতারা ওই ভাতার থেকে বাতাস ওই পরিমাণে দুনিয়াতে পাড়ায় আনে. কবি আদি চলতে হ্যাঁ 50 মিল ফি ঘন্টে কি রফতার সে 100 মিল ফি ঘন্টে কি রফতার সে তো কোই বিল্ডিং ফির ঠহর নাই সকতে আপনি জমিন কে উপর. বলে যে দোস্ত বাতাস যদি কোন সময় 50 মাইল বেগে চলে কোন সময় তো 100 মাইল বেগে চলে, তো বলে যে যদি 100 মাইল বেগে এরকম ভাবে চলতেই থাকে তো দুনিয়ার কোন বিল্ডিং জমিনের উপরে আর দাঁড়ায় থাকতে পারবে, কোই ছাউনি বাকি নেই রহেগে, কোই মিয়াদ কি হদে বাকি নেই রহেগে, কোন সেনাবাহিনীর কেন্দ্রম্যানও বাকি থাকবে না, আর ওই যে বলে যে এতমিক শক্তি আণবিক শক্তি কোনটাই আর দুনিয়াতে টিকে থাকতে পারবে. আম্মা আদম সহজতু বিরিহিন সরসরিন আসিয়া, হমে আজ কো আল্লাহ তাআলা নে হালাক কিয়া এসি হওয়া কে জরিয়ে সে জো বহুত তেজ চলতি থি আর হাতিয়া সরকশ থি. বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একথা বলে দিছে যে কমে হাতের উপরে আল্লাহ পাকে বাতাস পাঠাই দিলেন, সেই বাতাস খুব দ্রুত বেগে চলতেছিল এবং সীমা লঙ্ঘনকারী ছিল. সরকার হলে তা মতলব ইয়ে কি আল্লাহ সে সরকার নেই হয়েছে যে ফরিশতা আল্লাহ নে কর ফরমা রাখা হওয়া কে খজানে পর উস ফরিশতে সে ও হওয়া সরকার হো গই. বলে যে দোস্ত সীমা লঙ্ঘন করলো এর অর্থ এই জন্য যে আল্লাহ পাকের কন্ট্রোলের বাইরে চলে গেল, বলছে যে সমস্ত ফিরিস্তাদের কন্ট্রোলে বাতাস ছিল ওই দিন আল্লাহর হুকুমে বাতাস সেই ফিরিস্তাদের কন্ট্রোলের বাইরে চলে গেল, ফিরিস্তারা আর কন্ট্রোল করতে পারেনি. আল্লাহ তাআলা নে হওয়া কো হুকুম দিয়া হ্যায় হওয়া তো চল কওমে আদ পর, লেকিন খেয়াল রাখনা ঈমান ওয়ালো পর এসে গুজরনা জেসে বাদে নসীম, আর যে ঈমান কে বগৈর ইনসান হ্যায় উনসে উনকো পকড় কে উঠা কে নিচে পটক দেনা. বললেন আল্লাহ হুকুম দিলেন বাতাস কে যে চলো তোমরা বাতাস চলতে থাকলো, আর এই কথা বলে খাও যারা ঈমান ওয়ালা হবে মুমিন হককে তোমরা পাবে তাদের উপরে তোমরা এইভাবে রাখবে যে এরকম সকাল বেলায় ঠান্ডা মনোরম হাওয়া, গরমের দিনে যে এরকম ঠান্ডা হাওয়া সকাল বেলার ভালো আর আরামদায়ক হয় ঈমান ওয়ালার উপরে তোমরা ঠিক এইভাবে আরামদায়ক হবে, আর যারা বেঈমান হবে তাদেরকে উপরে উঠাইয়া জমিনের মধ্যে বিক্ষেপ করে ধ্বংস করে দিবে. শোনাতে انہوں نے خود کہا تھا قوم عاد کے آدمیوں نے کہ اپنے اللہ کو اپنا عذاب ہمارے پاس بھیج دے, ہم بڑے طاقتور ہیں, من اشد منا قوة, ہم سے زیادہ طاقتور دنیا میں کوئی نہیں ہو سکتا, اس لیے اپنے رب سے کہو کہ وہ عذاب بھیجے, ہم اللہ کے عذاب کا مقابلہ کریں. بولے گے دوستو قوم عاد کا رسول اللہ نے نہیں بول رہا যে আরে আপনি নবী খুদের নবীকে আপনি আপনার আল্লাহকে বলেন যে উনি আমাদের উপরে আজাব পাঠিয়ে দেন, আমরা আজাবের মোকাবিলা করবো, মানা সত্য বিন্দা পু আমাদের চেয়ে কি আর কোন শক্তিশালী আছে, সুতরাং বলেন আপনি আপনার রবকে আমাদের উপরে আজাব পাঠাই যে আমরা দেখবো আমরা সেই আজাবের মোকাবিলা করবো. তখন হওয়া চলতে রয়ে চলতে রয়ে পৌঁছ গেই উস জগা পর যাহা পে কওমে আদ কে লোক রহতে থে, হওয়া তেজি সে চলতে آدمی کھڑا ہوتا ہے, ان کا قد 7 لمبا, بڑے لمبے قداور, اتنے طاقتور تھے کہ دو طرح سے دس کو پکڑ کے جل سمے زمین سے نکال لیا کرتے تھے. بولے جی دوستو کون بتاش چلتے شروع ہوئے ہو تو بولے جی بتاش چلتے جی رہتے بتاش کے ساتھ جا رہا بول لو کون ہے یعنی ہوں ایک شکتی شالی تھی ہدا اسلام قوم, بولے جا رہا 60 لمبا تھی, বলে যে তারা জমিনের উপরে শক্ত হয়ে দাঁড়ায় গেল কিন্তু বাতাস তাদেরকে এইরকম ভাবে উঠে নিয়ে উপরে থেকে নিক্ষেপ করলো, যেরকম মানুষ বলে যে যেরকম জমিন থেকে গাছকে উঠানো হয় উঠাইয়ে নিক্ষেপ করা হয় ঠিক এইভাবে নিক্ষেপ করে দিল বাতাস তাদের. اب اللہ نے ایسا عذاب بھیجا جس کو تلواروں سے وہ اس عذاب کو دور نہیں کر سکتے. بولے جی اللہ ایمن عذاب پڑھائی دلے جیسا মোকাবিলা তারা তলোয়ার দিয়ে করতে পারল, কেউ দুনিয়ার মাঝে বাতাসের মোকাবিলা তলোয়ার দিয়ে করতে পারে. রাতে 8 মুসলসল হওয়া চলতে রে, আর বলে যে আসলো যে 7 আর 8 রাত্র 1000 চলতে ছিল, হওয়া জোর দিয়ে আসে উঠা কে জমিন পে পটাখ কে মার দেতে, ফির খড়া হতা জোর লগা কর ফির হওয়া উসকো জমিন পে গিরা দেতে, اتنی دفعہ اس کو زمین پہ گرایا کہ اس کا دماغ تھک گیا, باہر بھیجا سارا آ گیا, پیٹ کی انتریاں بھی ساری باہر آ گئی. میں نے دوست پتا ہے کہ تعداد کے زمین روپے بڑھائی دی تو آبار اس کو تو آبار بڑھائی تو آبار اس کو آبار بڑھائی زمین روپے بڑھائی دی تو بڑے کہ ایک سمے ایسے تعداد ماتا پھاٹیا محمد بہریے گیل ایون پیٹ چھدر پیٹ چھیا تعداد اتنی سب بھائی. اللہ تعالیٰ نے قیامت کے دن اذا زلزلت الارض زلزالها, زمین میں زلزلہ قیامت کے دن آئے گا. بلے جی دوستو اس دن نے قیامت پھر آگے زمین پر اللہ پاک رب العالمین بھومی کو بنی آسمے, زمین پر اللہ نے اپنے فرشتے مقرر فرما رکھے. بلے جی زمین پر اللہ پاک رب العالمین جل شانو فرشتہ نے دھارن کرے رکھے. اور اگر اللہ تعالیٰ ہمارے زمانے کے انسانوں کے برے اعمال سے ناراض ہو کر اللہ تعالیٰ اپنی زمین کو تھامنے والے فرشتوں کو یہ حکم دے دے کہ 5 کے لیے زمین کو ایسے ہلاؤ جیسے 2 کے درمیان جامن رکھ کر ہلائے جاتے ہیں. بڑے جی دوستو یہ زمین اپنے اللہ پاک رب العالمین فرشتہ نے دارن کر رکھتے ہیں, بڑے جی جدی اللہ پاک رب العالمین یہ زمانہ منشی اپنے ناراض ہوا ফেরেশতাদেরকে হুকুম দেন যে 5 জমিনকে তোমরা এরকম ভাবে ঢাকাইতে থাকো যেরকম তুমি বর্তনের মধ্যখানের মধ্যে মানুষ রামকে রেখে ঢাকাইতে থাকে, এইরকম যদি 5 ফেরেশতারা ঢাকাইতে থাকে তাহলে বলেন যে কি অবস্থা হবে দুনিয়ার মানুষের সব, সারে ইনসান ভি মর যায়গে 5 মে, সারে জানোয়ার ভি মর যায়গে, সারি পোচি উচি বিল্ডিংয়ে ভি গির যায়গে, আর সারে পুল ভি টুট যায়গে, জমিন কো আগর اللہ کے فرشتے 5 کے لیے ہلا دے نہ انسان باقی رہے گا نہ اس کے بڑائی ہوئی چیزوں میں سے کوئی چیز باقی رہے گی. بڑے جی دوستو یہ دیکھو 5 جو فرشترا یہ زمین کے ہلائیتے ہی تھکے اور تھکائیتے تھکے پہلے بولے جی نہ کون مانوس دنیا سے تھک لے نہ کون جانور دنیا سے جیوت تھک لے نہ بڑا کون بلڈنگ زمین روپے تھکتے مار دے. بڑے جی دوستو مت کتا ہے دنیا مدد کون دورنر مخلوقی تھکتے نہ یہ 5 ভিতরে সব ধ্বংস হয়েছে ফেলে. চৌথী চিজ আর কবি আল্লাহ তালা আগ কো জাহির কর দেতে হ্যাঁ আর কিছু মে সে আগ অন্তর সে নিকলনে লগতি. বড় যে দোস্ত 3 ছিল মাটি যার দ্বারা মানুষ আল্লাহ মখলুককে বানাইছে, চতুর্থ যেটা বলছে সেটা হইল আগুন. বড় যে অনেক সময় আছে যে সেই আগুনটা পাহাড়ের ভিতর থেকে বাহির হয়ে পড়ে। আরে আল্লাহ তারা ইনসানোকে নারাজ হচ্ছে, হর এক কিলোমিটার কে বাদ আগ জমিন সে নিকাল দে, না জমিন তো সবজা রহেগা, না কোনো ইনসান রহেগা, না তো ফৌজ রহেগি, না বাদশাহ ওজির রহেগে, না কারখানে ওয়ালে, না সাইন্সদান, না জজ, না অ্যাসেম্বলি, কোনো চিজ বাকি নেই রহে। বলে দোস্ত আল্লাহ জাল্লা শানহু মানাওয়াল হো যদি নারাজ হয়ে যান, নারাজ হয়ে আল্লাহ হুকুম দেন আগুনকে যে প্রত্যেক এক কিলোমিটার পরে তোমরা জমিন থেকে বাইরে পড়ো, তোমরা যে সেই আগুন হুকুম পাই আল্লাহর বাইরে পড়ে, তোমরা যে দুনিয়াতে না কোনো মানুষ বাকি থাকবে, না কোনো জানোয়ার বাকি থাকবে, না কোনো জজ বাকি থাকবে, না কোনো বিজ্ঞানী বাকি থাকবে, সায়েন্সটা বাকি থাকবে, বলে যে মূল কথা হলো জমিনের উপরে কোন ধরনের মখলুক আর থাকবে না, সব এই মুহূর্তে সব ধ্বংস হয়ে শেষ হয়ে গেল। চারো আনাসের ইনকা মুকাবলা ইনসান নেই কর সকতা, লেকিন আল্লাহ কে সামনে এই চারো আনাসের বহুত ছোটে আর থোড়ে। বলে যে দোস্ত এই চারটা জিনিস এত বিশাল শক্তিশালী যে দুনিয়ার সমস্ত মানুষ মিলে এগুলার কোন মোকাবিলা করার ক্ষমতা রাখে না, কিন্তু এগুলো আল্লাহ জাল্লা শানহু সামনে দোস্ত বলেন বহুতই ছোট, যার কোন হাইসিয়তই আল্লাহ দরবারে নাই। চার মর্তবা আল্লাহু আকবর আজান কে শুরু মে রক্ষা গিয়া তাকে চারো আনাসির কা আল্লাহ কে সামনে কুছ না হোনা ইয়ে জেহেন মে আয়ে। বলে যে দোস্ত এই জন্য আজানে শুরুতে চারবার আল্লাহু আকবর লাগাই দেওয়া হয়েছে, বলে যে আল্লাহ এই জন্যই রাখছেন যাতে মানুষের দিনের মধ্যে কথাটা আছে যে এই চারটা মখলুক যেগুলো আমরা সব বড় দেখতেছি এগুলো আল্লাহর সামনে কিছুই না। ফের ইনসান ইয়ে কেতা হ্যায় ये पुर्जा तो बहुत छोटा है लेकिन गाड़ी इसके बगैर नहीं चल सकती। तो बोले जी भाई दोस्तों मानुष एक कथा बोले एक बोल तू बात पर ही सुधो कि तुझे सुधना हो गाड़ी चले। इसके लिए अल्लाह ने हमारे रखा है अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, जो अल्लाह है वो सबसे बड़े, बाकी मखलूक सबसे छोटी, ان تمام چھوٹی مخلوق کے بغیر ایک اللہ سے سارے کام ہو سکتے ہیں۔ بولے جی دوستو اللہ تو بولے جی بھائی دوستوں اللہ ہی سب سے بڑا اور مخلوق سب گنا چھوٹو کنٹو اکھد اللہ الہ الا اللہ جنو لگے دا ہلو جی اللہ جل شانہ اما نوالہ یہ سمست مخلوق چارا سب کچھ کرتے بھائی اشهد ان لا اله الا الله اللہ تعالی تمام چھوٹی مخلوق بڑی مخلوق جو بھی مخلوق ہے اس کے بغیر جو چاہے کر سکتے ہیں۔ بڑے جی دوست اشهد ان لا اله الا اللہ بات کوئی نہ جس کو تو مخلوق چاہے سوتو ہو چاہے پر ہو مخلوق ہو سب کی تو سارا اللہ جل شان و منوال ہو جاتا صحیح کرتے بارے۔ تیسرا نعرہ ہمیں دیا گیا اشهد ان محمد رسول اللہ বলেন যে তৃতীয় যে আওয়াজ আমাদেরকে আজানের মধ্যে দেওয়া হয়েছে সেটা হইল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বড়ে হ্যায় বড়ে কে হ্যায় বড়ে কি সিফারিশ করতে হ্যায়। বলে যে আল্লাহ হইলেন বড় আর বলে যে দোস্ত বড় দরবারে বড়র সুপারিশই করে। তুম কিয়ামত কে দিন এক আদমি আয়ে কহে কে হ্যায় মেরে খুদা মে গরিব আদমি কা বেটা থা, পহলে মে পার্টি মে ওয়ার্কার বনা, ফির মেম্বার বনা, ফির মে পাকিস্তান কা, বাংলাদেশ কা, হিন্দুস্তান কা, তিনো মুলকো কা বাদশাহ বন গিয়া। আল্লাহ মুঝে বাদশাহ কি ওজহ সে বড়ি জন্নত নেই দেতা তো ছোটি জন্নত দে। বলে যে দোস্ত একটা যা বলে কিয়ামতের দিন যে আমি আল্লাহ পার্টির প্রথম মেম্বার সদস্য হয়েছিলাম, ওয়ার্কার হয়েছি, বলে যে এরপরে আমার আমি সেক্রেটারি এরপরে মেম্বার হয়ে গেলাম, বলে যে এরপরে আমি এরকম ভাবে হইতে হইতে উপরে উঠতে উঠতে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ এইরকম তিন দেশের আমি বাচ্চা হয়ে গেলাম। আয়াল্লাহ আপনার বিনিময় মেহরবানি করে যদি আপনি বড় ব্যস্ত না দেন কিন্তু আমার শুধু একটু ব্যস্ত দিয়ে দেন। আল্লাহ তারা ফরমায়েঙ্গে তুম সারি দুনিয়া কে বাচ্চা ভি বন যাও, তোমার লিয়ে জন্নত কা দরওয়াজা নহীঁ খুল সকতা। বলে যে আল্লাহ জাল্লা শানু মানওয়ালু বলে দিলেন, বলে দিন যে ভাই তুমি কেন তিন দেশ তো না সমগ্র দুনিয়ার বাচ্চাও যদি হও তোমার জন্য দরজা খোলা হবে না। আগে তোমার পাস হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালে আমান হ্যায় আগে তোমার জন্নত কে আঠো দরওয়াজে খুল জায়েঙ্গে। বলে যে আল্লাহ বলবেন এই কথা যে তোমার সারা দুনিয়ার বাচ্চা হওয়ার কারণে দরজা খোলা হবে না, কিন্তু যদি তোমার সাথে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল থাকে তাহলে তোমার জন্য এক্ষুনি দরজা খুলে দেওয়া হবে। তো আমি যে আজান কা মজমুন হে আমার দাওয়াত কা মজমুন হোনা চাই বলে যে দোস্ত এই যে আজানের মধ্যে যে বিষয় বস্তু বলে যে সেগুলোই আমাদের দাওয়াতের বিষয়বস্তু হবে, এগুলোই আমাদের দাওয়াতের মৌজু হবে। তো দাওয়াত দেরে যদি ইমান বাড়তা হ্যাঁ বলে যে দোস্ত এই দাওয়াত দেওয়ার দ্বারাই ইমান বাড়ে, দাওয়াত কো শুননে সে ভি ইমান বাড়তা হ্যাঁ, আর বলে যে দোস্ত দাওয়াত শোনার দ্বারাও ইমান বাড়ে, তালিম কে হালকোঁ সে ভি ইমান বাড়তা হ্যাঁ, আর এমনি ভাবে বলে যে দোস্ত তালিম আর হালকার দ্বারাও ইমান বাড়ে, আল্লাহ কে জিকর আল্লাহ কি ইবাদত সে ভি ইমান বাড়তা, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আর ইবাদতের দ্বারাও ইমান বাড়ে। তুমি রোজানা দাওয়াত দিয়া করেন না ইমান বলে যে এই জন্য রোজানা ইমানের দাওয়াত দিব তো ভাই তবে দূসরোঁ কো দাওয়াত দেনা হ্যাপনে দিল কাজ ইয়কিন বাড়ানে কে বলে যে দোস্ত অন্যরে যে আমরা দাওয়াত দিব সেটা নিজের দিলের মধ্যে ইয়কিন বাড়ানোর জন্য। দাওয়াত কো আল্লাহ তাআলা নে আমারে জিম্মে লাগায়া হ্যায় কিউকি আমারে নবী পাক আলাইহিস সালাম কো আল্লাহ নে আলামী আর আখিরি নবী বানায়া। বলে যে ভাই দোস্ত আমরা দাওয়াত দিব যে কেন দিব, বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু দাওয়াত কে আমাদের জিম্মায় লাগাইছেন, আমাদেরকে সেই জিম্মাদারি দিচ্ছেন, কারণ আমাদের নবী হইলেন আর শেষ নবী, এনার পরে আর কোন নবী আসবেন না। তো দাওয়াত ওয়ালা কাম আল্লাহ নে আমাদের জিম্মে ইসলিয়ে লাগায়া কি আমারে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি নবী হ্যায় আলামী নবী, আর সারি দুনিয়া মে আপ যা নেই সকে থোড়ে এলাকে মে আপ তেইশ সাল গুজার দিয়ে, এসলিয়ে মিনা কে ময়দান মে রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নে সাহাবা কিরাম কো ইয়ে ফরমায়া কি দেখো মে নবী হুঁ সারি দুনিয়া কে ইনসানো কে লিয়ে, লেকিন মে আগলে সাল তুম মুঝে দুনিয়া মে নেই দেখ সকোগে, মে দুনিয়া সে জানে ওয়ালা হুঁ, লানা ফলি বল্লাযী শাহিদু মিনকুম আল-গায়ব, তুম এক লাখ চব্বিশ হাজার সাহাবা মেরে সামনে হো, তুমারে জিম্মে লগা রা হুঁ কি জিতনে ইহাঁ মৌজুদ নেই তমাম ইনসানো তক মেরে দিন কো পৌঁছানা তুমারে জিম্মে লগা রা হুঁ। আল্লাহ কে রসুল নে জিম্মেদারি আপনি মুন্তকিল কি ইস উম্মত কি তরফ সারি দুনিয়া কে ইনসানো কো দাওয়াত দেনে কি। তো বলে যে দোস্ত দাওয়াত আল্লাহ জাল্লা শানহু দাওয়াত কে আমাদের জিম্মায় দিয়ে দিছেন, আমাদের জিম্মায় লাগাইছেন, সেটার কারণ কি? বলে যে দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়ার নবী বানাইছেন, এমনি শেষ নবী বানাইছেন, ওই জন্য বলে যে ভাই বুঝুন দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেইশ বছর জিন্দগিতে বহুত দূর অল্প জায়গায় গেছেন, কিন্তু সারা দুনিয়া এতদিন পৌঁছতে হবে, এই জন্য বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামকে নিয়ে অজে গেলেন, আরফাতে গেলেন, মুজদালিফা মিনায় আসলেন, আচ্ছা সমস্ত সাহাবাই কিরামকে রাইখার সামনে বললেন যে দেখো তোমরা যারা এখানে উপস্থিত আছো যারা উপস্থিত নাই অর্থাৎ সমগ্র দুনিয়ায় তোমরা একে তোমার উঠেই যায় দোস্ত, এই জন্য আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ানহু ওই নিসবতে আমাদেরকে প্রত্যেকের জিম্মায় সেই দাওয়াতের কামকে লাগাই দিতে, এটা আমাদের প্রত্যেকের জিম্মা নাই। তো আবু দাওয়াত তালিম জিকর ইবাদত খিদমত ইন পাঁচ কামোক জো করেগা উসকে ঈমান মে জরুর ইজাফা হোগা। তো বলে যে ভাই দোস্ত এটা দাওয়াত, দ্বিতীয় হইল তালিম, তৃতীয় হইল জিকির ইবাদত, আর চতুর্থ খেদমত, আর বলে বলছে পাঁচ নম্বরে যাইল খেদমত। তো বলে যে এই আমল গুলা যে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু জরুর তার ঈমান বাড়াইবে, তার ঈমান বাড়তে থাকবে। আপনারা রোজানা এই সারে আমল কিয়া করেন না ইনশাআল্লাহ। বলে যে ভাই আপনারা তো রোজানা এই সারে আমল সবে করবেন তো, মক্কে মুকরমা মে সাহাবা কিরাম ইনি আমাল কো কর রহে থে, আল্লাহ কে কুদরত সে ফায়দা উঠা রহে থে। বলে যে মক্কা শরীফের জমিনে সাহাবা কিরাম এই সমস্ত আমল করতেছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানা থেকে সরাসরি ওনারা ফায়দা উঠাই দিয়েছেন। আল্লাহ নে হুকুম দিয়া মদিনে মুনাওয়ারা মুন্তাকিল হোনে কা। তো বলে যে এরপর আল্লাহ হুকুম দিলেন সাহাবা কিরাম কে যে তোমরা মক্কা শরীফে মদিনা শরীফ হিজরত করে চলে যাও। আপনি হিজরত ফরমায়ে রবিউল আউয়াল মে چھ مہینے کے بعد جو پہلا رمضان آپ کی زندگی میں آیا اس میں آپ نے مسجد نبوی کو بنایا. তবে যে রসুল পাশে ছিলাম এরকম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে গেলেন রবিউল আউয়াল মাসে, আর এরপরে এরপরে যখন প্রথম রমজান আসত সেই রমজানে রসুল পাশে ছিলাম মসজিদে নবীকে বানাইলেন, আর হর সাহাবীকে জিম্মে লাগায়া যে পাঁচও নামাজে মসজিদে আকার পড়ে, আর সমস্ত সাহাবাদের জিম্মায় দিয়ে দিলেন যে পাঁচত্বের নামাজ তোমরা মসজিদে এসে পড়বে. ہر صحابی فرض نماز میں مسجد میں آتا, نماز کے بعد کچھ مسجد نبوی میں ٹھہر جاتے, کچھ باہر اپنے کام کاج کے لیے چلے جاتے. بڑے جی صحابہ کرم نماز آتے تو بڑے جی نماز فرض پڑھا پڑے کسی صحابہ کرم مسجد تھکے رہتے ہیں اور کسی نے اپنا کاروبار چلے رہتے ہیں. نماز میں 100% سارے صحابہ آ جاتے. کتنے بڑے جی دوست نماز مجھے 100 بار 100 بار صحابہ کرم حاضر ہوتے ہیں. عشاء کے بعد میں صحابہ کرام کی دو جماعتیں بنتی ہیں, ایک مسجد میں عبادت کے لیے ٹھہر جاتی ہے, گھر آرام کرنے چلی جاتی ہے. اتنی ایسا بڑی ہو بولے جی ایسا نماز جہاں ہے نہیں تو صحابہ کرام مجھے دو بات ہو گئی تھے بولے جی کیوں تو مسجد مجھے عبادت کرنے سے تو تھکتے اور کسی صحابہ کرام سے لے رہے تھے اپنا گھر. آدھی رات کو چھٹی اذان ہوتی لیر جی القائم ویستفز النائم, جو اب تک سو رہا ہے اس اذان کو سن کر مسجد میں آ جائے, اور جو اب تک اللہ کی عبادت میں کھڑا تھا اس اذان کو سن کے گھر چلا جائے, تاکہ آدھی رات اللہ کے گھر میں آدھی رات اپنے گھر میں. بولے جی دوستوں بولے جہاں آپ کے رات رہے نہیں تو جہاں شیر مودی نے پھر آزاد ہوتا بولے جی آزاد کے کھیل چل جائے گھر سے سوچتے چل آرام کرتے چل تارا جاتے اٹھے اور مسجد اللہ عبادت جن چلے آسے, আর যেনারা এবাদতে ছিলেন ওনারা যদি এখন ছেড়ে দিয়ে যান ফিরত যে আপনাদের ওনারা যে আরাম করেন সেই অর্ধেক রাত্র, এই জন্য বলে যে রাত্রের মাঝামাঝি যে আধার হয়েছে মদিনা শরীফ. কবি মসজিদ মে তালিম কা হালকা হতা, কবি জিকর কি মজলিস হতি, কবি ঈমান কি মজলিস হতি. বলে যে ভাই দোস্ত মসজিদের মধ্যে কোন সময় তালিমের হালকা হইত, কোন সময় বলেন যে এরকম ভাবে জিকিরের হালকা হইতো, বলেন যে এরকম ভাবে হালকা লাগত, কবি তবলিগি মশওয়ারা হত, বলেন যে কোন সময় তবলিগি মশওয়ারা হইতো, আর কবি নফল ইবাদত আর কোরআন কি তেলাওয়াত কোরআন কা সিখনা সিখানা, جو باہر سے جماعت آتے ہیں مردوں کو مسجد میں ٹھہراتے, دین ان کو سکھاتے, دین کی محنت ان کو سکھاتے, عورتوں کو اپنے گھروں میں لے جاتے اور گھروں میں لے جا کر ان کو دین کا سارا محنت کا کام سکھاتے اپنی عورتوں کے ذریعے. بولے جی دوستوں کیوں نفل عبادت کرتے ہیں, کیوں قرآن سیکھتے ہیں سکھاتے ہیں, قرآن شریف میں تلاوت تھی تو ایسی جہاں سے وہ تم مسجدوں میں آتے ہو تو بولے جی تاکہ کیوں نہ دین سکھاتے ہیں, ওনারা বলেন যে পুরুষদেরকে মসজিদের মধ্যেই রাখা হইত এবং মসজিদের ভিতরেই তাদেরকে দিন শেখানো হইত, আর যারা মহিলা বলেন যে মহিলাদেরকে ঘরে নিয়ে যাওয়া হইত এবং ঘরের মহিলারা ওনাদেরকে এরকম ভাবে কোরআন শিখাইতেন নমাজ শিখাইতেন দিন শিখাইতেন. আপ সারে ভাই চাতে হ্যাঁ না কি আল্লাহ কা দিন সারি দুনিয়া মে জিন্দা হো যায়, বলে যে ভাই আমরা সত্যি কথা চাই যে সারা দুনিয়ার মধ্যে আল্লাহর দিন পুরা জিন্দা হয়ে যাক, উসকে লিয়ে তরতিব সে মেহনত করনি পড়ে. বলে যে দোস্ত যদি আমরা এই কথাটা চাই যে সারা দুনিয়া এখানে পুরা দিন জিন্দা হোক তার জন্য আমাদের তরতিবের সাথে মেহনত করতে হবে. উসমে সবচেয়ে পহলা কদম ইয়ে হ্যায় কি জহাঁ মসজিদ নেই ওয়া মসজিদ বনে, জহাঁ মসজিদ বনি হুই হ্যায় 24 ঘন্টে মুসলমানো সে আমাজ সে আবাদ রহে. বলে যে দোস্ত এটা তরতি বলে সেখানের মধ্যে এক নম্বরে হয়ে যাও যেখানে মসজিদ নাই সেখানে মসজিদ আমরা তৈরি করব, আর যেখানে মসজিদ আছে বলেন যে সেই মসজিদ গুলা 24 ঘন্টা বলেন যে মুসলমানের দ্বারা এবং আমলের দ্বারা আবাদ করবো আমরা. মসজিদ 24 ঘন্টে আবাদ হয়ে যায়গি ইন আমাল সে, যিন আমাল সে রসূল পাক আলাইহিসসালাম কে জামানে মে মসজিদ নবী আবাদ হুই থি, তো আব আল্লাহ কে বাইতুল্লাহ সে আমাদের মসজিদ কা রাবতা কায়েম হয়ে যায়. বলেন যে দোস্ত মসজিদ আবাদ হবে কিসের দ্বারা, বলে যে আমলের দ্বারা মদিনা শরীফের মসজিদে নবীর যে আমলের দ্বারা আবাদ হয়েছিল সেই আমল দ্বারা যখন আমাদের মসজিদকে আমরা আবাদ করব তো বলে যে দোস্ত এর দ্বারা আমাদের মসজিদের সম্পর্ক বাইকুল্লাহ শরীফের সাথে হয়ে গেল। আর বলে যে বাইতুল্লাহর সম্পর্ক আল্লাহর কুদরতের সাথে সর্ব অবস্থায় সত্যময়। তো ইস মসজিদ কা বাইতুল্লাহ কে রাস্তে আল্লাহ সে তাআলুক কায়েম হো জায়েগা। তো বলে যে দোস্ত যখন আমাদের মসজিদটা আমরা আমাদের দ্বারা চিন্তা করব, তো বলে যে বাইতুল্লাহর মাধ্যমে আমাদের মসজিদের সম্পর্ক আল্লাহর কুদরতের সাথে হয়ে যাবে। তো রহমতে বরকতে নুসরতে আল্লাহ তাআলা বাইতুল্লাহ পে নাযিল ফরমাতে রহে, আল্লাহ ইস মসজিদ পর ভি ও সারি রহমতে বরকতে নুসরতে নাযিল ফরমায়েঙ্গে। তো বলে যে দোস্ত যে সমস্ত রহমত আর বরকত আর আল্লাহ সাহায্য বাইতুল্লাহ শরীফের উপরে আসে, বলে যে আমাদের মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত আর আল্লাহ সাহায্য বাড়াইতে থাকবেন। কন কন আপনি মসজিদ কো আবাদ করেগা ইনশাআল্লাহ। বলে যে ভাই কে কে তৈরি আছেন আপনার মসজিদ কে আবাদ করার জন্য? পহলা কদম হসজিদোঁ কো উন আমাল সে আবাদ করনা জিন আমাল সে হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদ আবাদ থি। পহলে যে না সবচেয়ে প্রথম মসজিদ আবাদ করবার জন্য আমাদের কোন আমল করতে হবে? যে আমল গুলার দ্বারা মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদ হয়েছিল। ফির দুসরা কদম ইয়ে হ্যায় কি আপনি কমাই কি জগা কো মসজিদ কে সাথ বানায়া যায়। পহলে যে দ্বিতীয় হইল কি যে আমাদের দ্বিতীয় মেহনতটা কি করতে হবে পুরা দুনিয়াতে দিন জিন্দা করার জন্য? আপনার কামাইয়ের ফলটাকেও মসজিদের সাথে যুক্ত হবে এবং মসজিদের আমল সেখানে চিন্তা করতে হবে। জিতনে আমাল মসজিদ মে হ্যায় ও সারে আমাল হামারি দোকান মে ভি হোনে লাগ যায়। বলে যে যত কামাই যত আমল আমাদের মসজিদের মধ্যে হবে সবগুলো আমল আমার দোকানের মধ্যেও হবে। ফজর কে বাদ আপনি মসজিদ মে বয়ান কিয়া উসকে বাদ মশওরা হুয়া ইসরাব পড়কে আপ ঘর আ গয়ে। বলে যে ফজরের পরে আপনার মসজিদের মধ্যে বয়ান হইল, এরপরে মশওরা হইল, ইসরাব পড়লেন, আপনার ঘরে আপনি আসিয়া গেলেন। আমার ঘর সে দোকান পে জানে লাগে। এখন আপনি ঘর থেকে আসিয়া হইয়া দোকানে যাইতেছেন? সিধে দোকান তো না যায়, আপনি ঘর সে মসজিদ মে যায় আর ওহা পাঁচ মিনিট ঠহরে, আগে কোন ইসলামী আমল হো রা তো উসমে শরীক হো যায়, আগর নেই হো রা তো দো রকাত তাহিয়াতুল মসজিদ পড়ে। বলে যে এখন ঘর থেকে আপনি সুজা দোকানে যাবেন না, দোস্ত মেহনতের প্রতিজ্ঞা করতেছেন যে আপনার সুজা ঘর থেকে দোকানের দিকে না যাই, বলতে প্রথম মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে বলে যে দোস্ত অন্তত পাঁচ সাত মিনিট দশ মিনিট ওইখানে থামি, যদি সেখানের মধ্যে কোনো ইজতেমাই আমল থাকে মসজিদের মধ্যে সেটাতে শরীক হয়, আর যদি কোনো ইজতেমাই আমল নেই তো বলে যে আমি প্রথমে দুই রাখার তাহিয়াতুল মসজিদ সেই মসজিদের মধ্যে পড়ব। আপনি আপনি আল্লাহ সে ইউ কহে আল্লাহ মুসলমান ইস ওয়াক্ত বাজারো মে মৌজুদ হ্যায় মন্ডিও মে মৌজুদ হ্যায় ঘরো মে মৌজুদ হ্যায় হাসপাতাল মুসলমানো সে ভরে হুয়ে হ্যায় জেল খানে মুসলমানো সে ভরে হুয়ে হ্যায় আগে ইস ওয়াক্ত খালি হ্যায় তো তেরা ঘর খালি। বলে যে দোস্ত নামাজ পড়ে আমরা কি দোয়াটা করব? বলবো যে আয় আল্লাহ আজকে আছে মুসলমান বাজারে, এসি ভাবে বলে যে মুসলমান আছে যেখানে পাইকারি বাজার চলছে সেখানে, মুসলমান আছে ঘরে ভর্তি, বলে যে মুসলমান আছে হসপিটালে ভর্তি, বলে যে মুসলমান জেলখানার দ্বারা জেলখানা মুসলমানের দ্বারা ভর্তি, কিন্তু বলে যে এই কথা দোয়া করে যে আয় আল্লাহ আজকে খালি আছে তো মুসলমান তোমার ঘরে নাই তোমার ঘর খালি। আপনি দিল মে দুঃখ দর্দ পেদা করে মসজিদে আমি খালি রাখি। বলে যে এই জন্য দিলের মধ্যে ব্যথা পয়দা করতে হবে, ব্যথা আসতে হবে যে আল্লাহর ঘর খালি আছে সেই জন্য। আপ যাব ওহাতে আপনি মসজিদ সে বাহার আয়ে পেদল যা রে তো হাতো মে তসবি হো তাকে আল্লাহ কে জিকর করতে হুয়ে জমিন সে উপর সে গুজরে। বলে যে দোস্ত হয়ে পড়ে যখন আপনি আপনার মসজিদ থেকে দোকানের দিকে রওনা হবেন, তো বলেন আপনার হাতে তসবি থাকবে আর আপনি জিকির করতে করতে আল্লাহর সামনে ঘুরতে চলতে থাকবেন। নিগাহে নীতি হোনি চাহিয়ে এবং নজর দৃষ্টি নিচে থাকবে। আল্লাহ কে জিকর জবান পর হো। বলে যে নজর তো আমার দৃষ্টি নিচে থাকবে আর আমার জবানে আল্লাহর জিকির থাকবে। মসজিদ মে ঈমান কে বাত শুনেছি ও ঈমান কি আমারে দিল মে মজুদ হো। বলে যে মসজিদের মধ্যে যে ঈমানের কথা হয়েছিল সেইগুলো আমার দিলের মধ্যে থাকতে হবে। তোমারা রিস্ক আসমান মে হ্যাঁ জো আল্লাহ তুমি বাদে কি সারে আসমান মে হ্যাঁ। বলে যে দোস্ত আল্লাহ বলতেছে যে তোমাদের সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জিকির দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো মেরি রোজি দোকান মে নেই হ্যায় আসমান মে, সেই জন্য আমার রুজি দোকানে নয় বরকি আসমানের মধ্যে আছে। দোকান মেরা রাজ্জাক নেই হ্যায়, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, আল্লাহ রাজ্জাক। বলে যে দোস্তো এই কথা দিলের মধ্যে আনতে হবে যে দোকান আমার রিজিক দাতা নয় বরকি আমার রিজিক দাতা আল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন। বলে যে একমাত্র রিজিক দেনে ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন। ইসলিয়ে মে আপনি দোকান কি বাত দোকান কে আন্দর জাকে নেহি মানুঙ্গা, আল্লাহ কে হর বাত মানুঙ্গা। বলে এই জন্য দিল এই কথা খেয়াল দিয়ে দিতে হবে দোকানে যাওয়ার পরে আমি দোকানের কথা মানব না, দোকানে আমার যা চাই সেই কথা মানব না, বলছি আমি আল্লাহর কথা মানিয়ে দোকান করব। আপ দোকান বিসমিল্লাহ পড়কে আপনি খোলে, ঝাড়ু দিয়া সাফ দিয়া মুসল্লা পে যাকে দো রকাত নফল পড়লি। বলে যে এখন থেকে বিসমিল্লাহ বলি আপনার দোকান চাবি দিয়ে খুলবেন। বলে যে খোলা হয়ে গেল, এরপরে দোকান পরিষ্কার করলেন। বলে যে এরপরে ওই দোকানের মধ্যে মশল্লা বিষয়ে দুই রাখার নামাজ আপনি পড়ে। তো নফল নামাজ মসজিদ মে ভি হ্যায়, নফল নামাজ আপনি দোকান মে ভি হ্যায়। বলে যে দোস্ত মসজিদের মধ্যে নফল পড়ে গেলেন, আপনার দোকানে যেয়েও আপনি নফল নামাজ পড়লেন। আপ কোরআন খোল কর কোরআন পড়নে লাগ যায়, আপনি গাহক আয় নেই। বলে যে এখনো খরিদ্দার আসে নাই, এরপরে আপনি এরকম ভাবে ইস্তেগফারের তসবি আর কোন শরীফ আর কলমায়ে সোমবার এই তিনও তসবি আপনার দোকানে আপনি কুরআন করেন পড়েন। আপ আপনি পড়োশি যে দোকানদার হ্যাঁকে পাশ গে আপনি তো গ্রাহক আয় নেই, কুছ আপনার ঈমান তাজা করতে হাজা ঈমান কি বাতে পড়োশি দোকানদার করোনা। বলে যে এখন আপনার খরিদ্দার আছে না, এই জন্য আপনার পড়োশি দোকান যে পাশের দোকানে আপনি যান, যাই ওই ভাইয়ের সাথে বলে যে আপনি ঈমানের কিছু কথাবার্তা বলেন, ঈমানের কথা তার সাথে বলেন দাওয়াতে। अब ये ग्राहक आ गया, उसको आपने सौदा सही सही बता के दिया, आपके सौदे में अगर कोई खोट थी तो वो भी आपने उसको बता दी। बोले जी फिर पूरे आपका दुकान जो हम खरीदा आसलो कुल दृष्टि से बोले जी ताकि से भालो भालो जिनिस दिबेन एवं आपनार जिनिसेर मध्ये यदि कोनो धरनेर दोष बा आई थाके सेटाओ ताके परिष्कार भावे बोले ताके दिबेन। আর জব ও জানে লগা তো আপনি আপনি নৌকরো সে কাহা মেরে ভাই কো ঠান্ডা পিলাও ইয়া গরম পিলাও। বলে যে দোস্ত এখন যে খরিদ্দার মাল খরিদ করে আপনার দোকান থেকে যাইতে চাইতেছে, তো আপনার কর্মচারী যারা আছে আপনার দোকানে কাজ করে ওদেরকে বলেন যে ভাই আমার ভাইকে গরম না হচ্ছে তো ঠান্ডা পান করাও। আর সারে দোকানদার আপনি গ্রাহক গরম ঠান্ডা পিলাতে হ্যাঁ। বলে যে সব দোকানদারই তো যা টপি মানে টপি যে ওনারা যা খরিদ্দার আছে তাকে তারা কিন্তু ঠান্ডা পান করায় অথবা গরম কিছু পান করায় অর্থাৎ চা পান করায়। লেকিন ইন দোকানদারও কি নিয়ত ইয়ে হতি হ্যায় জিতনে পয়সে ইস গ্রাহক কে জেব মে বাকি রহ গয়ে হ্যায় ও ভি মুঝে মিল গয়ে। বলে যে দোস্ত এই লোকে তো খরিদ্দার অন্যান্য দোকানদাররা খরিদ্দারকে চা পান করায় ঠান্ডা পান করায় তার উদ্দেশ্য যে সে যা খরিদ করলো করলো, কিন্তু তার জেবে যা বাকি আছে সেগুলো যাতে আমি বাইরে ফিরে নিয়ে আসতে পারি সেই জন্য তারা চা পান করায়। আর ইয়ে যে দোকানদার হ্যায় যে পেজারা উসকো ঠান্ডা গরম ইসলিয়ে তাকে দোজখকে আগ সে বচ কর জঙ্গল মে জানে ওয়ালা বন যায়। বলে যে দোস্ত অতি তো এই লোকে তাকে ঠান্ডা পান করাইতেছে বা গরম চা পান করাইতেছে সেটার কারণ কি? বলে যে তার নিয়ে ফেল কি করে এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পায় এবং সেই লোকটা কি করে বেহেস্তের মধ্যে প্রবেশ করতে পারে সেই নিয়তে সে চা পান করাইতেছে। ইন দোনো নিয়তো মে আসমান জমিন কা ফরক। বলে যে ভাই এই দুই দোকানওয়ালার নিয়তের মধ্যে আসমান ও জমিনের মতো পার্থক্য হয়ে গেল। আর দোকান আমারি জিতনে মুসলমান আর দূসরে ইনসান হ্যাঁ সবকে খিদমত করনে কা জরিয়া ভি বনে। বলে যে ভাই দোস্ত এমনি ভাবে আমাদের দোকানটাও যাতে সমস্ত মুসলমানের অন্যদের খেদমতের ওসিলার মাধ্যম হয়। এক আদমি মর গেয়া উসকি বিবি বচ্চে পিছে রহ গয়ে। বলে যে একটা মানুষ মরিয়া গেল এবং তার বিবি বাচ্চা রয়ে গেল তার পিছনে। আর উসকি দোকান এক দোকানদার কা پرچون کا کام کرتا ہے اس محلے میں. ایک بچی آئی, اس نے کہا مجھے اتنی دال, اتنا آٹا, اتنی مرچیں, اتنی چائے کی پتی دے دو. بولے جی دکانیں تم تم سے تھوڑی طرح سے نہیں. بولے جی ایک بچہ چلو ایک میں ایسے کرو, میں تمہیں ایسے بول لو یا ہمارے کو ڈال دیں نہ کچھ چینی دیں نہ کچھ چاہ دیں نہیں پوری ہمارے ہمارے دیا دیں. ہم محلے کے تمام بچوں کو یہ دکاندار پہچانتا تھا. ارے دکاندار سے محلہ سمست بچہ در کے سچی نہیں. اس نے پوچھا کہ بیٹی تم اس محلے کی نہیں ہو, کون سا محلہ ہے تمہارا؟ تو دکاندار پہلے دیا چلو جا محلہ میں رہے تو ابھی سیری بیٹی تمہیں خود کدھر سے آتے خود محلہ تمہیں تو ہمارے محلہ نہ. وہ بچی رونے لگی کہنے لگی کہ میرے والد کا انتقال ہو گیا. تمہارے جی میں کل میں شروع بول لو اور بول لو کہ ہمارا آپ کا ہمارا کیسے. اب میری والدہ گھروں میں کام کرتی ہے, پیسے لاتی ہے. ہم چھ بہن بھائی ہیں, ایک ہماری دادی ہے, ایک ہماری والدہ ہے, آٹھ ہیں. تو میری والدہ اتنے پیسے روزانہ نہیں کما سکتی جس سے ہم سب کا گھر کا کھانے کا کام ٹھیک چلتا رہے. بول لو جی ہمارے مائیں منشی گھر کام آپ بھائی بن پڑے گا ہمارے دادی آسے نا جیوت ہمارا ماں ہمارا آشن ہمار مائیں ان باتیں کاج کرے کنٹ ہمار مائر پریمان پیسہ کمائی کر نہیں آستے پہ نا جب تک ہمارے سب آشن کھانا پینار ویوستھا ہو جائے. تو میری والدہ نے مجھے پیسے دیے تھوڑے کہ دال ہم ہر مہینے منگاتے ہیں تین سے, آج دال لے کر آؤ ایک سے, آٹا بھی چاول بھی چائے کی پتی بھی یہ سب چیزیں کم کم منگوائیں. بولے جی ایسے تو ہمارا بولتے جی جاؤ اور پنیا سے آج آپ تین سے آتا میں پیسے جو میں دال آتے تمہیں ایک سے نہیں آتا ایسے میں ہمیں دال چینی اور چائے رقم کم کم اور کو نہیں آتا. اور اپنے محلے کے دکاندار کے پاس نہ جانا, اس کو پتا ہے کہ ہمارے گھر میں کتنے افراد ہیں اور کتنا کتنے چاول کتنا دال ہمارے لگتے ہیں. وہ اس کو معلوم ہے جب تھوڑا ہم بتائیں گے تو اس کو ہمارے پاس پیسوں کا کم ہونا ظاہر ہو جائے گا. آج بولے نا ہمارا مائی کو تو بولتے جا ہمارے محل ہے دکان کا بولا کسی جاتے نہ جائے جی ہمیں جائے تو سارا گھر سے بھر میں جا ہمارے روزانہ یہ رقم بھاوے چاول کتٹوک لاگے دال کتٹوک لاگے تو آج کے ہمارے پیسہ کم پیسہ نہیں بولے ہم آج کے کم دیکھی ایک کو تو نہ تعداد سامنے چلے آتے. تو اس لیے میری والدہ نے کہا دوسرے پڑوسی محلے کی دکان سے لے کر آنا. بولے جی ایک دن ہمارا ابا بولتے ہیں کہ جاؤ ہمارے پڑوسی ہوئی ان بستی سے اور میں دکاندار سے گھر کے تمہیں لے آتا. اس دکاندار نے فوراً آٹا چاول اور دال اور جو چیزیں تھی ان آٹھ آدمیوں کے لیے پورے مہینے کی ضرورت کا سامان سارا تیار کیا, خود اٹھا کے لے کر گیا, یہ کسی مزدور کے سر پہ رکھ کے لے کر گیا. بچی ساتھ جا رہی ہے, اندر اپنی بچی کو بھیج دیا اور یہ سارا سامان بھی اندر بھیجوا دیا. بڑے جی ایک کو سنا ماتر وہی دکاندار جی دکاندار کوشچن دے گلو بولتے جی یہی دکاندار کرتے کی بولے جی یہ ایک ماسے راستہ جو ہے جا آٹا لگتے یہ رکم بھاوے چینی لگتے دال لگتے سب گلا ایک بڑا گھٹی بن لو بن جاؤ تو دلی جی اور تو بھائی سے سر کو کام کرنے والا بھی آسے تار وہ گھر پنت پہنچل پہنچار پر سی میئر مدم تر گھر مدد ایگلا سب پوچھے. شام کو اس نے اپنی دکان بند کی, اپنی بیوی کو اپنی گاڑی میں بٹھا کے لے گیا اس غریب کے جھونپڑے کے پاس. بولے جی سب بابے تر دکان بند کرے تر گاڑی مدد تر بیوی کے بسائے نیا وہ غریب مہیلا جو جھپڑی مدد تھے سیکھنے تر بیوی لیے پہنچے گا. اب مالدار کی بیوی جاتے ہیں غریب کی بیوی کی ٹانگے دباتی ہیں, ان سے پیار محبت کی باتیں کرتی ہیں. بولے جی ہم مالدار مہیلا بیوی گیلا غریب بڑی سے جی ہم غریب مہیلار بھاؤ دوائی دل اور تر ساتھ آدر محبت کتھا بارتا پیار کر لو محبت کر لو. اب جس دکان میں یہ سارے اعمال ہو جائیں گے چل جائیں گے اس دکان کا مسجد سے رابطہ قائم ہو جائے. بولے جی دوستو یہ رقم سے یہ دکان مدد یہ رقم آمل گلا چالو ہو جائے. بولتے جی یہ رقم بھاوے تعلیم ہوئی تلاوت ہوئی دعوت دل اور یہ رقم خدمت کرل. بولے جی یہ رقم آمل جب ہو جائے تو یہ دکان کا سراسری مسجد سر تر جگاجوگ سمپرک ہو جائے مسجد کا بیت اللہ سے رابطہ قائم ہے اور مسجد پرتیک مسجد سمپرک بیت اللہ سے جڑا اور بیت اللہ کا اللہ کی قدرت سے رابطہ قائم ہے আট বলে যে বাইতুল্লাহর সম্পর্ক আল্লাহর কুদরতের সাথে জোড়া। তো মসজিদ কা বাইতুল্লাহ, আপনি দোকান কাম মসজিদ, আপনি মহল্লে কি মসজিদ, আপনি বাইতুল্লাহ কে রাস্তে সে আল্লাহ কে কুদরত সে রাস্তা কায়েম হয়ে যায়। বলে যে দোস্ত এরকম সহ দোকান হবে, সেই দোকান আমাদের মসজিদের মাধ্যমে হইয়া বাইতুল্লাহর মাধ্যমে আপনার দোকান সরাসরি আল্লাহর কুদরতের সাথে তার সম্পর্ক জড়িয়ে যাবে। তো সারে ভাই আপনি আপনি কমাই কি জগহ কো মসজিদ কে সাথ বানায়েঙ্গে না ভাই? বলে যে ভাই যে না আমরা প্রত্যেক ভাই আপনা আপনা কামাইয়ের জায়গাকে মসজিদের শাখা বানাইব। তো ভাই আর কন কন সে ভাই এসে হ্যাঁ যে কমাই কি জগহ কো মসজিদ কে সাথ বানায়েঙ্গে। বলে যে ভাই এরকম আর কে কে আছেন যে আমরা কামাইয়ের জায়গা প্রত্যেকেই আপনা মসজিদের শাখা বানাইব? স্কুল মে যায়, কলেজ মে যায়, হাসপাতাল মে যায়, দফতর মে যায়, মন্দির জহা মে কমানে কে লিয়ে যাতা হ্যায়, উন তমাম আমাল কো সাথ লে কর যায়। বলে যে আমরা যাই স্কুলে যাই, যাই কলেজে যাই, বা যাই দোকানে যাই, অথবা এরকম ভাবে সবজি বাজার যেখানেই আমরা যাইব, বলে যে সবখানে আমরা আমাদের সঙ্গে এই সমস্ত আমল কে নিয়ে সেই কামাইয়ের জায়গার মধ্যে আমরা যাই। আরে দুশ্মন আপনি সারে বম্বার জাহাজ এটম বম সব কো লেকর আয়ে, আর দোকান কো গিরানে কে লিয়ে ইসমে হামলা করে, আল্লাহ ইন তমাম জালিম ফৌজো কো এসে তবাহ ও বরবাদ করেঙ্গে জেসে আল্লাহ নে আবরা কে লস্কর কো বরবাদ কিয়া। বলে যে দুশ্মন কোন দুশ্মন যদি সমস্ত এটম বম নিয়ে যায় আর এরকম ভাবে তার সমস্ত রকেট নিয়ে আসে এই দোকানকে ধ্বংস করার জন্য, আর তারা এরকম বিশাল বাহিনী আসে এই দোকানকে ধ্বংস করার জন্য, তোমরা আল্লাহ জাল্লা শানু আপনার কুদরতে ওই দোকানওয়ালার দোকানকে হেফাজত এইভাবেই হেফাজত করবেন যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফকে হেফাজত করছেন আব্রাহার বাহিনীকে ধ্বংস করে, ঠিক এই দোকানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্মনকে ধ্বংস করে এইভাবেই হেফাজত করে দিবেন। তো সারি দুনিয়া মে সারা দিন জিন্দা হয়ে যায়, এসে যে পহলা কাম আপনি মসজিদ কো উন আমাল সে আবাদ করা, যিন আমাল সে হজুর সাল্লাম কে জমানে মে মসজিদ নবী আবাদ থি। তো বলে যে দোস্ত পুরা দুনিয়াতে সমগ্র দুনিয়াতে পুরা দিন জিন্দা হওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হইলো আমাদের যত মসজিদ আছে দুনিয়াতে সমস্ত মসজিদকে ওই সমস্ত আমল দিয়ে জিন্দা করতে হবে, আবাদ করতে হবে যেগুলো যে আমলের দ্বারা মসজিদে নবী আবাদ ছিল। পহলা কদম হ্যাঁ মসজিদ কো আমাল সে আবাদ করা, দূসরা কদম হ্যাঁ কমাই কি জগহ কো মসজিদ কি শাখ বানানা, তীসরা কদম হ্যাঁ ঘর কো মসজিদ কি শাখ বানানা। বলে যে ভাই দোস্ত এক নম্বর হইলে সারা দুনিয়াতে দিন চিন্তা করার জন্য প্রথম ধাপ হইল যে সমস্ত মসজিদকে মসজিদে নবীর আমলের দ্বারা চিন্তা করা, তৃতীয় হইল আবাদ করা, তৃতীয় হইল ভাই দোস্ত আমাদের কামাইয়ের জায়গাকে মসজিদে শাখা বানাইতে হবে, তিন নম্বর ধাপ হইল তিন নম্বর কাম হইল যার দ্বারা সারা দুনিয়াতে দিন জিন্দা হবে সেটার জন্য আমাদের ঘরকেও মসজিদের শাখা বানাইতে হবে। যদি আমার মসজিদ মে ও সারে আমার ঘর মে আজ যত আমার মসজিদের মধ্যে হবে সমস্ত আমার আমাদের ঘরের মধ্যে আছে। দাওয়াত মসজিদ মে চলতে হ্যাঁ দাওয়াত ঘর মে ভি চলে। মানে যে দোস্ত দাওয়াত মসজিদের মধ্যে চলতেছে তো বলে যে আমাদের ঘরের মধ্যে দাওয়াত চিন্তা হবে দাওয়াত চলবে। দাওয়াত হমারে ঘর মে চলেগি তব জব হমারে ঘর কে তমাম অপরাধ কো ছে নম্বর আ যায়। বলে যে দোস্ত আমাদের ঘর দাওয়াত আমাদের ঘরে কখন চালু হবে? বলে যে যখন আমাদের ঘরের সব এইরকম ভাবে পুরুষ মহিলা সবই ছয় নম্বর শিখবে, ছয় নম্বর জানবে, দাওয়াত কা মাহল আমাদের ঘর মে বনে। এই জন্য বলে যে আমাদের ঘরের মধ্যে দাওয়াতের পরিবেশ বানাইতে হবে। আগের মর্দ আ যায় তো ঘর কে মর্দ মর্দ কো দাওয়াত দে। বলে যে কোন পুরুষ যদি ওই ঘরে আসে তো এই ঘরের পুরুষ পুরুষদেরকে দাওয়াত দেবে। আগের ঔরতে আমাদের ঘর মে রিশতেদার আ রহি হ্যায় তো আমারি ঔরতে উনকো দাওয়াত দে। আর বলে যে আমাদের ঘরে যদি কোনো সময় কোনো মহিলা আছে আত্মীয় স্বজন আছে তো বলে যে আমাদের ঘরের মহিলারা তাদেরকে দাওয়াত দিতে থাকবে। আর আগে বচ্চে আ যায় তো আমারে ঘর কে বচ্চে উন বচ্চো কো দাওয়াত দে। আর যদি কোনো ছেলেরা আছে বাচ্চা আছে সে আছে তো আমাদের ঘরের ছেলে মেয়েরা তাদেরকে দাওয়াত দিতে থাকবে। রেলওয়ে কে জিতনে আমাল মসজিদ মে হ্যায় ও সারে আমারে ঘর মে আনে চাহিয়ে। বলে যে কথা হইল যত আমাল মসজিদের মধ্যে হয় সবগুলো আমাল আমাদের ঘরের মধ্যে হইতে থাকবে। তবলিগি মশওয়ারা মসজিদ মে হ্যায় ঘর মে ভি তবলিগি মশওয়ারা চলনা চাহিয়ে। মসজিদের মধ্যে তবলিগের মশওয়ারা হয়, তো বলেন যে আমাদের ঘরের ভিতরে তবলিগের মশওয়ারা হয়ে থাকবে। ঈমান কা মাহল হামারি মসজিদ ঘর মে ভি বনে, বলে যে মসজিদে ঈমানি পরিবেশ, তো আমাদের ঘরের মধ্যে ঈমানি পরিবেশ মেহনত করে বানাইতে হবে। इसी तरह से हमारे घरों में अभी तो मसले चलते हैं इस बात के कि पहली तारीख को अब्बू जान जो है वो तनख्वाह लेकर आए हैं, इस दफा क्या करें। इतना बोले जो आज के हमारे घरे की मशवरा चले, बोले जो अब्बा तो एक तरीके से तो पावे, तो ये जो बाहर बोले हमारा की जिनिस खरीद कर गर्वे के। आज मुसलमानों के जज्बात अपने कमाई के बारे में ये है कि हम अपने घरों को उन सामानों से भर दे जिन सामानों से गैरों के घर भरे हुए। बोले दोस्तों आज के हमारे तो जज्बा ही नहीं बनते जो हमारे कमाई द्वारा हमारे घर के वही समस्त जिन दिए भरपूर करब, हमारे घर के सजाइब, जेगुलर द्वारा अन्यान्यरा अमुसलमाना जी समस्त जिन द्वारा तर घर भर्ती कर। रसूल पाक अलैहि सलाम और सहाबा किराम के घर चीजों से खाली थे। বলে যে রসুল পাশালাম এবং সাহাবাই কালামের ঘর দুনিয়ার চিজ আসবাব থেকে সম্পূর্ণ খালি ছিল। নয় সাল কে বাদ পহা তরায় জলায়া গিয়া হয় মসজিদ নবী মে হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু কে আনে পর। বলে যে দোস্ত নয় বছর পরে মদিনা শরীফের মসজিদের মধ্যে বাতি জ্বালানো হয়েছে, এর আগে নয় বছর পর্যন্ত বাতি জ্বালে নাই। বলে যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন তখন এই মসজিদের মধ্যে বাতি জ্বলল। हमारा घर अल्लाह का जिक्र भी घर में करना है और नवाफिल भी पढ़ने हैं। बोले तो इस दिन हमारे घर मध्य अल्लाह जिक्र करब, एमनी बारे एमनी भावे नफल कर। आपका बेटा सिलने के लिए जा रहा है, आप भी उसको घर में हिदायत दें, आपके घर वाले भी उसको हिदायत दें। बोले तो हम अपना सिले चिल्लाई देते से, তো বলে যে আপনার ছেলের হেদায়ত দিয়ে দেন, আপনার ঘরবাড়ি এবং সব খুনিও তাকে হেদায়ত দিয়ে দেবেন। মসজিদ মে আয়া জমাত বন গই, মসজিদ ওয়ালোনে আপনি আপনি হেদায়ত আলগ দি। বলে যে ছেলে মসজিদে এসে হাজির হইল, মসজিদে জমাত বনলো, মসজিদের ওয়ালারা আবার আলাদা হেদায়ত দিয়ে দিল। বাপস আয়া আপনার বেটা মসজিদ মে উসনে কারোবারি সোনাই, ঘর মে আয়া তো ঘর মে ভি কারোবারি সোনাই। বলে যে দোস্ত আপনার ছেলে মসজিদ এবং মসজিদে আসলো চিল্লা দিয়ে আসো এসে মসজিদে কারগুজারি শুনাইল, ঘরে যখন বলবে সে ঘরের মধ্যে এসে কারগুজারি শুনাইল। যে মসজিদ মে হো রা আমার ঘর মে হো রে। বলে যে মূর্ত তো হয় না দোস্ত, মসজিদে যত আমল হবে আমাদের ঘরেও সেই সমস্ত আমল চল। মসজিদ মে বাহার সে আনে ওয়ালে মেহমানো কো খানা খিলায়া যা রা হ্যায়, হামারে ঘর মে ভি খানা খিলানে কা মামুল হোনা চাহিয়ে। বলে যে দোস্ত মসজিদে যদি বাহির থেকে মেহমান আসে জমাত আছে তাদেরকে খানা খাওয়ানো হয়, বলে যে আমাদের ঘরের মধ্যে খানা খাওয়ানোর পরিবেশ হবে। আমার ঘর মে তবলিগি মশওয়ারা ভি চলে, বলে যে আমাদের ঘরের মধ্যে তবলিগি মশওয়ারা চালাইব। উসকা মতলব ইয়ে হ্যায় কি মিয়া বিবি বচ্চে বেঠ কে সোচে সারি দুনিয়া মে ইসলাম কা ক্যা হাল হ্যায়। বলে যে এটা রক্ত দেখি ঘরের মধ্যে তবলিগি মশওয়ারা, বলে যে মিয়া বিবি দুজন বসবে, বাচ্চারা বসবে, কুঞ্চিত হয়ে বসে, বলেন যে তারা কি করবে, বলে যে ফিকির করবে যে সারা দুনিয়ার মধ্যে কি করে ইসলাম জিন্দা হয়। আমেরিকা মে ইসলাম কা ক্যা হাল হ্যায়, বলে যে আমেরিকার মধ্যে ইসলামের কি অবস্থা। জাপান মে মর্দো কা কাম কেসা চল রহা হ্যায়, জাপানের মধ্যে পুরুষদের মধ্যে রকম তবলিগের কাজ চলছে। এশিয়া মে কিতনি ঔরতে 15 দিন লাগা চুকি হ্যায়, এসি ভাবে মালয়েশিয়ায় কত মহিলারা 15 দিন লাগাইল। কহা মর্দো কি জমাত ভেজি যায়, কহা মসুরাত কি জমাত ভেজি যায়, কোথায় পুরুষের জমাত পড়ানো যায়, কোথায় মহিলাদের জমাত পড়ানো যায়। হামারি মসুরাত আবে হামে তবলিগ কে বারে মে কোই মশওয়া নেই দে সকতে। বলে যে দোস্ত এই পর্যন্ত আমাদের মহিলারা কোনদিন আমাদেরকে তবলিগের পরামর্শ দিতে পারে না, কিন্তু আবে তক উনহোনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাম কো আপনা কাম নেই বানায়। বলে যে এর কারণ হলো দোস্ত এখন পর্যন্ত আমাদের মহিলারা আর রসুলের পাশ থেকে গ্রামের কামকে আপনা কাম বানায় নেই। রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলহ হুদাইবিয়া কে মাফে পর আপনে খেমে মে তশরীফ লায়ে, আপ বড়ে পরেশান থে। বলে যে সুলহ হুদাইবিয়া সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তাবুতে আসলেন, বড় পরেশান ছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নে পুছা, ইয়া রাসূলুল্লাহ আপ কিউ পরেশান। বলে যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এত পরেশান কেন? আপনি ফরমায়া কি মে আপনে সাহাবা সে ইয়া কে রাহা হু ইহরাম খোল দো হমনে উমরা নহীঁ করনা হমনে বাত কি হ্যায় মক্কে ওয়ালোঁ সে আগলে সাল হমে উমরা করনা হ্যায়। তো বলেন যে রাসূল পাশে ফরমাইলেন যে আমি সাহাবা ইকরামকে হুকুম দিলাম যে তোমরা ইহরাম খুলে ফেলো, আমরা এবছর উমরা করবো না, মক্কাওয়ালার সাথে কথা হয়ে গেছে যে আমরা আগামী বছর আমরা উমরা করবো, এই বছর না। উম্মে সালমা কা ইয়া রাসূলুল্লাহ আপ বাহার তসীফ লে যায় আপনি হজ্জাম কো বুলায় আপনি বাল আপ কটওয়ানা শুরু কর দেন, জব আপকো বাল কাটতে হওয়া দেখেঙ্গে তো তমাম সাহাবা ভি আপনি আপনি বাল কাটনে লাগ যায়। তো বলেন যে রসুলের পাশে এই কথা বললেন যে ওনার আমি তো বলতেছি খোলার জন্য কিন্তু ওনারা কেউ হেরাম খুলতেছে না। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা শোনা মাত্র বললেন যে আপনি বাইরে যান ইয়া রাসূলুল্লাহ, বাইরে গিয়ে আপনি এইরকম ভাবে চুল কামায় যে মাথা সাফ করলে তাকে দেখেন আর আপনি আপনার মাথাকে প্রথম সাফ করেন আপনার হেরামকে খুলে ফেলেন। তো বলেন যে এই কথা যখন আপনি করবেন এই কাম তো দেখবেন ওনারাও আপনার সাথে সাথে শুরু করবেন। ইমানি আমাল কে জরিয়ে সে আপনি মসাইল কো আল্লাহ সে হল করবানে কা মাহল দিয়ে দেন। আর বলেন যে দোস্ত আমাদের করে আরেকটা কাম করতে হবে, সেটা কি বলেন যে আমলের মাধ্যমে নিজের সমস্যা আল্লাহর দ্বারা হল করাইতে আর সমাধান করাইতে আমাদের শিখতে হবে। এক সাথী নে আপনা কিসা শোনায়া কি মে আপনে ঘর মে থা মেরি বেটি 8-10 সাল কি আই কেনে রহি আব্বু জান বরফি খানি। বলেন যে একজনে শুনাইছেন কিসা যে বলে আমি ঘরে ছিলাম, আমার ঘরে মেয়ে আসলো 8-9 বছরের মেয়ে, এসে বললো যে আব্বা আমি তো বরফি খাইতে চাই। কে মানে বেটে দেখা বেটে যাও হুজুর করো নমাজ পড়ো আল্লাহ সে মারবো। তো বলে যে উনি বলেন যে বললাম তুমি যে দাও জায়গা তুমি কি করো নমাজ পড়ো হুজুর করো নমাজ পড়ো আল্লাহর কাছে যাও। তো ও গেই আসল দিন মে বাপস আগে যে মেরে তিনো কাম কিয়ে। তো বলে যে কেসে জায়গা অল্প সময়ের মধ্যে এসে গেল এসে বললো যে আমি তো তিনোটাই করছি বাচ্চা। ইতনে মে মেরে ওয়ারিস সাহেব ঘর সে বাহার সে ঘর মে দাখিল হুয়ে উনকে হাত মে বরফি কা ডব্বা ওরে মেরি বেটি কো দে দিয়া। বলে যে এই কথা শেষ করতে না করতে আমার আব্বা ঘরে এসে বসলেন, আইসা ওনার দেখ ওনার হাতের মধ্যে সেই বরফি যে মিঠাই সেই তার জিব্বা ছিল, বলেন যে সাথে সাথে উনি আমার মেয়ের হাতে দিয়ে দিলেন। মেরা ভি ইমান বাড় গিয়া মেরি বেটি কা ইমান ভি বাড় গিয়া। বলে যে এই কিসার কারণে আমারও ইমান বাড়িয়ে গেল আমার মেয়েরও ইমান বাড়িয়ে গেল। তো হমারা ঘর সারে মহলে ওয়ালোকে খিদমত করতে কা মরকজ হোনা চাই। এমনি ভাবে বলে যে দোস্ত আমাদের ঘরকে সম্পূর্ণ মহল্লার খেদমত করার মরকজ বানাইতে হবে। রসূল পাক আলাইহিস সালাম নে মাল কে খরচ করনে মে ইয়ে তরতিব বানা বতাই থি ইয়াসালুনা কা মাযা ইউনফিকুন কুল আলআফওয়া। মাল আমাদের জিতনা ভি জান জ্যাদা আ জায়ে আপনি উপর বকদরে জরুরত লাগানা, বাকি সারা মাল আল্লাহ কে দিন কে ফেলানে মে আল্লাহ কে মখলুক কে জরুরতে পুরি করনে মে লাগায়া যায়। তো বলে যে দোস্ত মালটা আমাদের কিভাবে খরচ করব? বলে যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল খরচ করার তরিকা আমাদেরকে শিখাইছে। বলে যে আল্লাহই বলছে যে আপনার কাছে ওরা সওয়াল করবে যে তোমরা মাল কত খরচ করব। তো বলে যে আর রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে যে যখন মাল তোমার কাছে যত মালই যত বেশি মাল আসুক প্রয়োজন পরিবারে পরিমাণে তোমার উপরে খরচ হবে, তোমার আপনার জানের উপরে খরচ হবে, বাকি আল্লাহর দিনকে চিন্তা করার পিছনে আল্লাহর দিনকে উঁচু করার পিছনে লাগবে, আর এমনিভাবে মানুষের খেদমতে আর উপকারের মধ্যে তোমার মাল খরচ হইতে থাকবে। সাহাবীকে পাঁচ দশ দশ কা খরচা থা উনকে আপনে ঘর কা উনকে পাস 100 দিরহাম আ গয়ে, তো আপনে ঘর কা খরচা 10-12 নহীঁ কিয়া 10 হি রাখা اور نوے جو تھے وہ سب اللہ کے دین پر خرچ کر دیے یا اللہ کی مخلوق کی حاجتوں پہ خرچ کر دیے۔ بولے کہ صاحب یہ بولے کہ انہاں سر 10 تھا چلو 10 درہم چلو انہاں روزانہ خرچا۔ تو بولے کہ انہاں ہاتھ ایسے گئے ہن 100 اب کی کرتے ہیں انہاں بولے کہ وہ 10 کے مدے 10 ہی انہاں خرچ کرتے ہیں 2 ٹکا 12 درہم نیچے اوپر خرچ کرتے ہیں بولے کہ 10 درہم نیچے پیسوں پورا لگائتے ہیں اور باقی 90 درہم সেটা আল্লাহর দিনকে দুনিয়াতে জিন্দা করার অথবা অন্যের প্রয়োজন পুরা করার পিছনে খরচ করতে। তো জব ইনসান আল্লাহকে দিন পর আল্লাহকে মখলুক পে খরচ করতে আল্লাহ 10 গুণা করকে দুনিয়া মে ওয়াপস করতে। বলে যে যখন বন্দা কি করে তার মাল আল্লাহর দিনের পিছনে লাগায়, অন্যের হাজত প্রয়োজন পুরা করার পিছনে লাগায়, তো এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতেই তাকে দশ গুণ বেশি দেওয়া দেন। তবু 90 দিরহাম 900 দিরহাম বানকে আল্লাহ নে বাপস কিয়ে আব 900 দিরহাম আ গে ঘর কা খরচা 10 দিরহাম সে নেই বড়ায়া 10 দিরহাম কম 900 সে 900 সব আল্লাহ কে দিন পর আল্লাহ কে মখলুক পে খরচ কর দি। তবে যে দুই নব্বই খরচ করার কারণে ওনাদেরকে আল্লাহ ফিরত দিতেন এখন 900 পরিণত হয়ে যায়। বলে যে আমার কামাই হয়ে গেছে 900, তবে যে 900 পাওয়ার পরে ওনাদের ঘরের প্রয়োজন পুরা করতে 10 এর বেশি আর 12 করেন নাই, ওই 10 দিরহাম দিয়েই ওনাদের প্রয়োজন পুরা করতেন, আর বাকি ওই যে 10 কম 900 অর্থাৎ 890 সবগুলা আল্লাহর দিনের পিছনে এবং অন্যের প্রয়োজন পুরা করার পিছনেই খরচ করতেন। 900 950 বনকর আয়ে 9000 বনকর আপনার ঘর কাজ দশ দিনে রাখা হয় দূর কে জমানে বালা পকড়ো পাখে জমানে বালা 10 কম 9000 সব আল্লাহ কে মখলুক পর আল্লাহ কে দিন কে ফেলানে পে লাগা দিয়ে বলে যে দোস্ত এই নয় এগুলো দান করার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 9000 করে আবার দিয়েছে। বলে যে 9000 পাওয়ার পরেও ওনাদের জিন্দগির মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, ওই 10 10ই খরচ করতেন নিজের প্রয়োজনের উপরে, আর বাকি 9000 যে রইল এই পুরা সবগুলো অন্যের প্রয়োজন পুরা করার পিছনে লাগাইছেন এবং আল্লাহর দিনকে জিন্দা করার পিছনে ওনারা খরচ করতেন। বলে যে হজরতে সালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী বলে যে ওনার কাছে 1 লক্ষ দিরহাম আছে। তফসীল করতে শুরু কর দিয়ে দেতে গে ইহা তক এক মজলিস মে 1 লাখ দিরহাম খরচ কর বলে যে যেই উনি 1 লক্ষ পাইছেন তো উনি দান করা শুরু করলেন, ওনাকে দেন ওনাকে দেন দিতে দিতে 1 বছরতেই 1 লক্ষ সব খতম করে দেন। সাথে মসজিদে চলে গে কি আপনি ঘর চলে গে? তোমরা যে সাথী কেউ মসজিদে গেছে কেউ ঘরে গেছে। তো ইহা তালাহ বেদুল্লাহ কে সাথে ইন্তজার করতে রে ইয়ে দের সে বাহার আয়ে। বলেন যে 10 লক্ষ 10 লক্ষ খরচ করে আর আপনার শাহী মহল বানায় 50 লাখ কা আর মহল বানাইছে, সে শাহী মহল বানাইছে 50 লক্ষ খরচ করে। আমাদের নিজেকে সাহাবাদের মতো বানাই করার জন্য তৈরি আছেন তো। চৌথা কদম হ্যাপনি আপনি ঘর কো মসজিদ মহলে পরিবেশে থাকি সেটাকে দিন দাঁড়ি বানাইতে হবে, মসজিদের শাখা বানাইতে হবে। আজকাল তো মুসলমান বড়ি কমজোরি আসছে, মুসলমান আপনার দেশ আপনার ভাষা আপনার এলাকা আপনার গোত্র দেখে কেউ চলত না, হরেক আল্লাহ রসুল চলতে প্রত্যেক আল্লাহ এবং আল্লাহ রসুলকে সামনে রেখে তারা চলতেন। जो अल्लाह कहेगा वो करेंगे, अल्लाह सुना मेरी नहीं सीधा साथ में अल्लाह क्या बोल रहे सही करो, जिससे अल्लाह रोकेगा उसे हम रोक जाएंगे, अल्लाह का निषेध करे तरती के हमारा फिर तो थक। ये ईमान की कमजोरी की वजह से ऐसा हुआ, बोले जी आज के हमारे ईमान दुर्बलतार कारण हमारे ये हालत रहते। ईमान की कमजोरी क्या है, एक आदमी दूसरे आदमी के पास जाता है कि भाई फलाने फलाने को मारा है, जालिम है फलाना, जालिम है फला, मजलूम है, चलो मजलूम की मदद करते हैं। बोले जी दोस्तों ईमान दुर्बल कारण की है, बोले जी एक व्यक्ति का डायरेक्ट व्यक्ति जाएगा, बोले जी सुनो अमुक जालिम अमुक जुलूम करते हैं सही लुकता मजलूम, चलो हमें सब मिले दे मजलूम साहित्य बन। वो आदमी साफ कह देता है कि मैं इसके इस आदमी के खिलाफ कुछ नहीं कर सकता क्योंकि ये मेरी पार्टी का आदमी। बोले जो इनके सुझाव बोलिए दे आदमी होना अभी वो इनके पूरे अभी शायद तुम्हारे सहाय करते मारब ना ये लोग जुदियों जालिम से आमार फाजिल लू, पार्टी वालों को मैं बात नहीं मानूंगा तो मेरा जो जितने वादे किए मेरे काम कराने के पार्टी वाले मेरे काम नहीं कराएंगे। আর বলে যে যদি আমি আমার বাড়ির লোকের কথা না শুনি তো আমার যতগুলো ওয়ার্কার আছে বলে যে সব তো আমার কথা আর মানবে না, আমার কাজ করবে না, তারা পেটে তো নৌকরি নেই মিলে বলে যে আমার বাড়ির লোকের কথা যদি আমি না শুনি তাহলে আমার ছেলে চাকরি হবে না, মেরে গাঁমে ডিসপেন্সারি নেই বানে আমার গ্রামের মধ্যে হসপিটালও বানাইবে না, বড়ি সড়ক সে মেরে গাঁও তো ছোট সড়ক নেই বন সকে, আর বলে যে আমাদের গ্রামে কোনো রাস্তাও সে বানাইবে না। ये रेन बन गया कि पार्टी वाले हमारे जरूरतों को पूरा करने वाले हैं, अल्लाह काजी आजाद है ये हमारे जुबानों से गायब होंगे। बोले जो दोस्तों आज के हमारे मुसलमान ने यहां आए करते जो पार्टी लोग से हमारे समस्त प्रयोजन पूरा कर दे, अतः जो अल्लाह पाक रब्बुल आलमीन इंशाल्लाह शानो समस्त हाजत पूरा करने वाला काजी हजार एक कथा ने हमारे ख्याल से ही बात बिताई दिया गया। तो रसूल पाक अलैहिस्सलातु वस्सलाम के जमाने में हर आदमी मजलूम का साथ देता था, जालिम का साथ कोई नहीं देता। मैं जो रसूल पाक ने चलाने जमाना है समस्त मुसलमान का मजलूम साहित्य करते जालिम साथ क्यों नहीं दो। हमारे जमाने में ईमान कमजोर हो गया इसलिए माशा हमारा उन बुनियादों पे नहीं रहा जिन बुनियादों पे सहाबा किराम के जमाने में माशरा था। বলে যে দোস্ত আজকে জমানাতে আমাদের মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে, যার কারণে দিন আর ওই ভিত্তির উপরে নাই যে ভিত্তির উপরে সাহাবায়ে কেরামের জমানায় ছিল। সাহাবায়ে কেরামকে জমানে মে ক্যা হতা থা, এক ইহুদি মিলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কো, উস ইহুদি সে হযরত আলী, উস ইহুদি কে পাস হযরত আলী নে আপনি জিরা দি। বলে যে ওই জমানায় কিরকম ছিল, বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একদিন এক ইহুদির কাছে ওনার যুদ্ধের বর্ম আর পোশাকটা দেখতে পাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু ফরমাইলেন ইহুদিকে আমার তো এটা আমার যুদ্ধের পোশাকটা এটা আমার, ইহুদি ইনকার কর দিয়া আপনি নেই, ইহুদি বলে যে না এটা আপনার নয়। تو حضرت علی نے یہ نہیں فرمایا میں بادشاہ وقت ہوں, امیر مومنین ہوں اور رسول پاک علیہ السلام کا داماد ہوں, اور میں نے کبھی جھوٹ نہیں بولا. ایسے بھائی جاؤ اس یہودی سے زبردستی چھین کر لے کر آؤ. بڑے جو حضرت علی رضی اللہ عنہ تو بڑے نا اجدادی زمان اور بادشاہ امیر المومنین এবং রসুলের পাশ করে ছিলামের দামার আমি এইরকম এই জন্য আমি কোনদিন মিথ্যা বলি নাই. এই সিপাহি যাও তার কাছ থেকে সেরা চিনে আমার এটা নিয়ে আসো তোমরা জবরদস্তি. হজরত আলী নে ইয়ে রাস্তা ইখতিয়ার নহীঁ কিয়া, আপনি মাতহত আদালত মে কাজী সোহেল কে পাশ যাকর আপনা মুকদমা দায়ের কর দিয়া. উনি তো জবরদস্তি তার থেকে আনলেনই না, বলছে উনি যে ওনার যে কোর্ট ছিল ওনার কাজী সাহেব সুরাই ওনার কাছে উনি চলিয়া গেলেন, যাইয়া ওই ইহুদির বিরুদ্ধে মুকদ্দমা পেশ করলেন. قاضی شرعہ نے کہا بھائی نے تو المدعی والیمین علی من انکر, اب مدعی ہے اپنے دو گواہ دے کر. بولے جو نا قاضی صاحب بول لو جس سے یہ پیش کر دے دعوا کر دے سے دار پر ذمہ ہے کہ ساتھی نہیں آتے ہمیں اور دار پر مقدمہ پیش کر دے سے جی قسم دار پر قسم اس میں تو اپ نے اپ کا کوئی ساتھی نہیں آتے اپ کا خود سے. تو حضرت علی نے دو گواہ پیش کیے, اپنا غلام قنبر اور اپنا بیٹا حسن حسین رضی اللہ عنہ میں سے ایک. حضرت علی رضی اللہ عنہ سے سچی نہیں آسلیں ایک دن انہار غلام خمبار اور دیدی ادھر انہار پوری صاحب جد حسن اور حسین یعنی مجھے ایک دن کے سچی نہیں حاضر کرنے. قاضی شرعہ نے کہا آپ کے غلام خمبر کی گواہی قبول ہے, آپ کے بیٹے کی گواہی قبول نہیں. بلے جو انہار قاضی شرعہ ہی بولنے جے آپ نار سے غلام دی حسن خمبار انہار سچی تو ہمیں گروہ کرتے باری আপনার সাহেব আপনার সাহেব সাক্ষী আমি গ্রহণ করতে পারি না. হজরত আলী নে ফরমা তুমি মেরে বেটি কি গাওয়া কবুল নহীঁ করতে, হালকে হজুর নে ফরমা কি জন্নত কে জানে ওয়ালে জওয়ানো মে মেরে দোনো নওয়াজে সরকার. তো বলে হজরত আলী রাজি আল্লাহ ফরমাইলেন সুহাই কাজী কে যে তুমি এই আমার ছেলে সাক্ষী তুমি গ্রহণ করতেছ না, অথচ তুমি এ কথা শুনো নাই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান আর হুসাইন তারা বেহেস্তের মধ্যে সমস্ত নওজওয়ানদের সরদার হবে. আদি সুরানে ফরমায়া কে সাহাবি মে সাহাবি নই হু তাবি হু, মেরে সর কে তাজ হ্যাঁ, লেকিন রসুল পাক আলাইহিস সালাম নে হমে তাকদীর ইয়ে বতাই হ্যায় বেটা বাপ কে খিলাফ গওয়াহি দে সকতা হ্যায় বাপ কে হক মে গওয়াহি নহীঁ দে সকতা. বলে যে সুরাই কাজী বললে আরে ইনারা তো ওই সাহাবি আর আমি তো এরকম সাহাবি হই, সুতরাং আমি তো আল্লাহ রসুলকে দেখি নাই ওনারা দেখছেন, আরে ওনারা তো আমার মাতার কাজ, কিন্তু কত কি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলের সাক্ষী বাপের ব্যাপারে গ্রহণযোগ্য হয় না, সুতরাং আপনার ছেলের সাক্ষী আমি নিতে পারতেছি. কাজী সুরাইনে কাহা আপনি পাস আর গওয়াহ হ্যায় তো লে আইয়ে. তো বললেন যে আপনার কাছে যদি অন্য কোন সাক্ষী থাকে আপনার ছেলে ব্যতীত তাহলে নিয়ে আসে. হযরত আলী রাজি আল্লাহু আনহু মেরে পাস আর গওয়াহ নেই. আলী রাজি আল্লাহ বললেন যে আমার কাছে তো আর কোন সাক্ষী নাই. কাজী সুরাইনে ফেসলা কিয়া কি জব আপকে পাস আর গওয়াহ নেই হ্যায়, যারা মেরা ফেসলা হ্যায় কি ইয়ে জিরা ইস ইহুদি কি হ্যায় আপকি নহীঁ হ্যায়. বলে যে এই কথা বলার পরে ওনার কাজী বললেন কাজী সুরাই বলে যান তাইলে আমি ফয়সলা দিলাম এই জেরা বা এই বর্মটা আপনি পাবেন না, এটা ইহুদি যাও ইহুদি তুমি নিয়ে আসো. ادھر یہ فیصلہ کیا قاضی شرعہ نے, ادھر اس یہودی نے کہا اشہد ان لا الہ الا اللہ اشہد ان محمد عبدہ ورسولہ. بلن جے یہ دیکھ دے ہری فیصلہ کر لیں قاضی شرعہ ایک فیصلہ سنا ساتھ ساتھ یہ دیکھ دے یہودی بولتے رہے اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشہد ان محمد عبدہ ورسولہ ایک کلمہ پڑھی اٹھ. تو جب ہماری عدالتوں میں اور سپریم کورٹ میں اور دوسری عدالتوں میں جب ہمارے فیصلے ایمان اور اخلاق کی بنیاد پر ہوں گے, کسی پارٹی کی بنیاد پہ نہیں ہوں گے, تو انشاءاللہ ہمارے عدالتی فیصلوں سے غیر مسلم اسلام میں داخل ہونے لگ جائیں گے. بڑے دوستو جہاں ہمارے کورٹ ہے کچہری سے عدالت سے ہر সুপ্রিম কোর্টের মধ্যে ইমান আর ইসলামের বুনিয়াদের উপরে ইনসাফের উপরে যখন ফয়সলা হবে তো বলে যে ইনশাআল্লাহ আমাদের কোর্ট আদালত গুলো অন্যান্য মুসলমানদের মুসলমান হওয়ার মাধ্যম আর রাস্তা হয়ে যাবে. আমাদের ঘরো কে অন্তর সে ভি ইসলাম ফেল রহা হোগা. আর বলে যে আমাদের ঘরের দ্বারা ইসলাম জিন্দা হইতে থাকবে. এক সাহাবী আপনার ঘরে বেঠে হয়ে তিন দিনার উনকে পাস বলে যে একটা আমি ঘরের মধ্যে বসা ছিলেন, তিন দিনার ওনার কাছে ছিল, স্বর্ণের মুদ্রা ছিল। এক সাইন আয়া বাঁধিতে তাহাকে এক দিনার ইস্কো দিয়ে দো। তো বলে যে ওনার বসা অবস্থায় একজন ভিক্ষুক আসলো, সোনার বান্দিকে বললেন যে একটা স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দাও। আমরা তবলিগের কাম করে এর বিনিময় কিছুই লইব না দুনিয়াতে। جو یہ دنیا لینے کے لیے دندے میں کام میں چل رہے ہیں یا دنیا لگانے کے لیے؟ بولے بھائی تو ڈبلنگ کرتے تھے دنیا لوگ ڈبلنگ دنیا کے خرچ کرار کرنا کسی جن بھائی ہمیں تو یہ بھی اپنے دل میں نہیں آنا دینا کہ مجھے امیر بنایا جائے. بولے بھائی دوست ہمارے تو دل مجھے ایک تو آسان تھا ہی نا کہ ہمارے سماج سے امیر بنانا ہو مجھے مشورے میں بٹھایا جائے بلکہ ہمارے مشورے مجھے بسانا ہو ٹھیک ہو تو دل آسان چاہیے اور مجھے پرانوں میں جگہ دی جائے ہمارے کے پرانوں میں مجھے استعمال دیا ہو. ہمیں اس دنیا میں تبلیغ کا کام کر کے کچھ نہیں دینا. بڑے دوست ہمارے کئی دنیا سے تبلیغ کام کرے کس بھی نہ ہو ہمیں تو ایک بات چاہیے کہ کل جب ہم اللہ کے دربار میں جائیں رسول پاک علیہ السلام کا سامنا ہو تو اللہ بھی ہمیں دیکھ کر خوش ہو رہا ہو حضور بھی ہمیں دیکھ کے خوش ہو رہے ہیں. بڑے جی دوست ہمارے تو ایک مطلب ہے تبلیغ کی طرح ہی امیدشی ہمیں جو کل قیامت دن جب ہم اللہ کے سامنے حاضر ہوئے ہو تو اللہ جل شانہ ہمارے کے دیکھے خوشی سنتشت ایمنی بھاوے اللہ رسول سامنے حاضر ہوئے تھے تو اللہ رسول ہمارے کے دیکھے خوشی اور آنندت ہو. تو سارے بھائی آخرت میں لینے کے لیے تیار ہے نا انسان؟ بولے جی بھائی اپنے سب بھائی آخرت سے لوہر جنت تیار ہے سنی بھائی. اب ملے گا کس کو جو رسول پاک علیہ السلام کے کام کو اپنا کام بنائے؟ بولے جی بھائی دوستو کار میرا جو ہے بولے جی ویکتی لوگ رسول پاک علیہ السلام کے کام پر اپنا کام بنائے دے کار میرے تو راضی ہوے. تو کون کون تیار ہے حضور صلی اللہ علیہ وسلم کے کام کو اپنا کام بنانے کے لیے؟ کہ تو یہاں سے پہلے بھی کام ہمارا